نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتهال المبطلين وتعبيل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام محترم حاضرین اپنارا سبائی جانین আমরা ঢাকা শহরের একটা প্রসিদ্ধ মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মুবারক সমাবেশে সমবেত হয়েছে। মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব দুইটা, একটা দায়িত্ব হল যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হয় তাদেরকে কুরআন হাদিস শিক্ষা দিয়া, কুরআন হাদিসের শিক্ষা মতো আমল করাইয়া দেওয়া। শুধু শিক্ষা দিয়া দেওয়া না, সেই অনুপাতে আমল করাইয়া দেওয়া। এই বিষয়ে শিক্ষার সাথে আমল করাইয়া দেওয়ার ব্যাপারে ইঙ্গিত করেই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক আয়াতে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাঈফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। অর্থাৎ হে মুসলমানগণ, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু লোক বের হয়ে যাও, ইসলামী শিক্ষার সাথে সাথে দীক্ষা হাসিল করার জন্য। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যদি আল্লাহ বলতেন লিয়াতাআল্লামু ফিদ্দীন, তাহলে অর্থ হতো শুধু শিক্ষা হাসিল করা, কিন্তু আল্লাহ লিয়াতা আল্লামুনা বলে, লিয়াতা ফাক্কাহু বলে এই দিকে ইঙ্গিত করেছেন যে শুধু ইসলামী শিক্ষা হাসিল করার নির্দেশ দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়, সাথে সাথে দীক্ষা ছাড়া। তাই মর্ম হল ইসলামী শিক্ষা দীক্ষা হাসিল করার জন্য একদল মুসলমান ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাও, এটা হলো মাদ্রাসাওয়ালাদের এক দায়িত্ব। যে ছাত্ররা ভর্তি হবে তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া, সাথে সাথে দীক্ষা দেওয়া, আমল করাইয়া দেওয়া। আরেকটা দায়িত্ব হল, একটু আগে যে আয়াত তেলাওয়াত করলাম, সেই আয়াতে আল্লাহ বলেননি সব মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা হাসিল করার জন্য বের হয়ে যাও, বরং আল্লাহ বলেছেন কিছু মুসলমান বের হয়ে যাও, কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা হাসিল করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে গেল, বাকি মুসলমানেরা কি আল্লাহর বান্দা নয়? বাকি মানুষেরা কি আল্লাহর বান্দা নয়, নবীর উম্মত নয়? তাদের কি মরণ নাই? তাদের কি হাসর নাই? তাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? তাহলে যে কিছু মুসলমান আল্লাহর নির্দেশে মাদ্রাসায় গিয়া ইসলামী শিক্ষা দীক্ষা হাসিল করবে, তারা তো জাহান্নাম থেকে নাজাতের পথ পাবে। আর বাকি যে সমস্ত মানুষ মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পাইল না, তাদের নাজাতের কি উপায় হবে? সেই দিক নির্দেশনা দিয়ে আল্লাহ বলেন, وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। ইসলামী শিক্ষা দীক্ষা যারা হাসিল করলেন তাদের কর্মজীবনের দায়িত্ব হল সমাজের যত মানুষই ইসলামী শিক্ষা দীক্ষা হাসিলের সুযোগ পাইল না, মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পাইল না, এদের সবাইকে, গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা আলেমগণের দুই নম্বর দায়িত্ব। মাদ্রাসাওয়ালাদের প্রথম দায়িত্ব ছাত্রদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া, দ্বিতীয় দায়িত্ব সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া। কটা দায়িত্ব! পরিষ্কার ভাবেই আমাদেরকে সারা জীবন স্মরণ রাখতে হবে যে মাদ্রাসাওয়ালার দায়িত্ব দুইটা। যে সমস্ত ছাত্র ভর্তি হইল এদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া, যারা ভর্তি হইতে পারল না তাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া। প্রথম দায়িত্ব পালনের স্থান হইল ক্লাসরুম, দ্বিতীয় দায়িত্ব পালনের স্থান হইল এই সম্মেলন। প্রথম দায়িত্ব পালনের স্থান ক্লাসরুম, দ্বিতীয় দায়িত্ব পালনের স্থান এই সম্মেলন। তাহলে মাদ্রাসাওয়ালাদের অবদান থেকে সমাজের কোন মানুষটা বাদ পড়ল? একটা মানুষও বাদ পড়ল না, সমাজের সর্বস্তরের মানুষ মাদ্রাসাওয়ালার কাছে ঋণী। মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দীক্ষা দিয়া যে সমস্ত আলেম তৈরি করা হয়, এই সমস্ত আলেমগণ সত্যিকারের অর্থে জনদরদি, সত্যিকারের অর্থে জনদরদি। জনদরদি দুই প্রকারের আছে, একটা কাজে কর্মে জনদরদি আর একটা চাপার জুড়ে জনদরদি। জনদরদি কত প্রকার? একটা কাজে কর্মে, একটা চাপার জুড়ে। দুনো দলের পরিচয় শুনেন, সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আলেমগণের কর্মজীবনের দায়িত্বই তো এটা, সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এরা নিজেরা নিজেদের গৃহস্থী করার সুযোগ পান না। এরা বৎসরের পর বৎসর ব্যবসা করার সুযোগ পান না। এরা কোনো চাকরি বাকরি করারও সুযোগ পান না। প্রচলিত প্রথায় পদ্ধতিতে নিয়মিতভাবে সারা বৎসর রুজি রোজগারে লিপ্ত থাকারও সুযোগ পান না। কেন? নবীর উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার ফিকির করতে হবে, ব্যবস্থা করতে হবে। বলেন, নিজের রুজি রোজগারের স্বার্থে না উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার স্বার্থে? এরা জনদরদি নয়, এরা জনদরদি না। স্বার্থবাদী জনদরদি না স্বার্থহীন জনদরদি? আপনার ছেলে যদি মেডিকেল কলেজে লেখাপড়া করে, MBBS ডাক্তার হয়, আর রুগীদেরকে সেবার নিয়তেও চিকিৎসা করে, তারপরও মাসে মাসে লক্ষ লক্ষ টাকা তার পকেটে আসে কিনা? ডাক্তার সাহেবানরা রুগীদের চিকিৎসা করলেন সেবার নিয়তেই, তারপরও মাসে মাসে লাখ লাখ টাকা তারা তাদের পকেটে ঢুকে। আলেমগণ আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ফিকির করেন সারা জীবন ভর, ব্যবস্থা করেন সারা জীবন ভর, মাসে কত লাখ টাকা তাদের পকেটে ঢুকে। এবার বলেন, মাসে মাসে লাখ লাখ টাকা কামাই করার মাধ্যমে জনসেবা, আর পেটে পাথর বেঁধে জনসেবায় বেশ কম আছে? যে সমস্ত উস্তাদগণ মাদ্রাসায় পড়ান, তাদের নিজেদের পেটে পাথর বাঁধা, তাদের বিবির পরনের কাপড় ছিঁড়া, বাচ্চাদের পেটে ভাত নাই, তাদের ঘরের চালে ছাউনি নাই, এইরকমই অধিকাংশ সিংহভাগ বাংলাদেশের সমস্ত কৌমি মাদ্রাসায় যে সমস্ত উস্তাদগণ পড়ান, তাদের শতকরা 90 জনের অবস্থা এটা। নিজেদের পেটে পাথর বাঁধা, বিবির পরনের কাপড় ছিঁড়া, বাচ্চার পেটে ভাত নাই, বাড়িতে নিজের ঘরের চালের সানি নাই, এই অবস্থায় জনসেবা করা আর মাসিক লক্ষ লক্ষ টাকা ইনকাম করার মাধ্যমে জনসেবা করা একরকম নয়। এবার বলেন, সত্যিকারের জনদরদি কারা? একমাত্র আলেমগঞ্জ ছাড়া দুনিয়াতে এবং আখেরাতে সত্যিকারের অর্থে জনদরদি আর কেউ নাই। এটা হইল কাজে কর্মে জনদরদি, আর একটা আছে চাপার জুড়ে জনদরদি। কিসের জুড়ে? চাপার জুড়ে। চাপার জুড়ে জনদরদি কাকে বলে, এটা বোঝার জন্য আরেকটা কথা গুরাত থেকে আমরা শোনার চেষ্টা করি। উপমহাদেশের সমস্ত কৌমি মাদ্রাসার মূল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কৃতি ছাত্র আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি, তার অমর গ্রন্থ ইনকিলাবি তফসিরে লিখেছেন, দেশের শাসনকর্তাগণ তিন প্রকার, দেশের শাসনকর্তাগণ তিন প্রকার। প্রথম প্রকার শাসনকর্তা তারা যারা দেশের শাসনকর্তা হয়ে যথাযথভাবে দেশবাসীর সেবা যত্ন করেন, দেশবাসীর সেবা যত্ন করেন। মুখস্থ করলে হবে না, মুখস্থ এটাও মুখস্থ করলে হবে না, এটাও এর একটা তালিকা আছে, সরকার জনগণের কি কি সেবা করতে হবে এর একটা তালিকা আছে, তালিকাটাও বলবো। সরকারের জনসেবার তালিকায় ছয়টা ভূমিকা আছে, ছয়টা কাজ করতে পারলে এই এই সরকার জনসেবক। কত কাজ করতে পারলে সরকার জনসেবক? এক নম্বর, দেশের সমস্ত নাগরিকের প্রয়োজনীয় খাদ্য সরবরাহের ব্যবস্থা করতে হবে, কোন নাগরিক যেন ভুখা থাকতে না হয়, কোন নাগরিক যেন উপবাস দিন কাটাতে না হয়, তার ব্যবস্থা করা সরকারের পক্ষ থেকে জনসেবার এক নম্বর দায়িত্ব। জনসেবার যে সরকারের দেশে লাখে লাখে মানুষ ভুখা থাকে, তাদের খাদ্য পাওয়ার কোনো ব্যবস্থা সরকার করতে পারে না, এই সরকার চাপার জুড়ে জনদরদিনী। কিসের জুড়ে? চাপার জুড়ে। সরকারের জনসেবার তালিকায় এক নম্বর সেবা কি? জনগণের যথাযথ খাদ্য সরবরাহ করা। দুই নম্বর, দেশের সমস্ত জনগণের প্রয়োজনীয় বস্ত্র পোশাক সরবরাহের ব্যবস্থা করা। এক দলের বিশটা ত্রিশটা পঞ্চাশটা জামা, আরেক দলের শিশু শীত বস্ত্রের অভাবে মারা যায়, যেই দেশে সেই দেশের সরকার কাজে কর্মে জনসেবক নয়, চাপার জুড়ে জনসেবক। কত নম্বর গেল সরকারের জনসেবার? কত নম্বর? দুই নম্বর গেল ছয়টার মধ্যে। তিন নম্বর, যে শিক্ষার দ্বারা জনগণ সত্যিকারের মানুষ হতে পারে, সেই শিক্ষা সমস্ত নাগরিকের জন্য অর্জনের ব্যবস্থা করা। তিন নম্বরটা হইল মানুষ গড়ার শিক্ষা দানের ব্যবস্থা, মানুষ গড়ার শিক্ষা দানের ব্যবস্থা করা। কাজেই যে সরকারের দেশে কিছু মানুষ অশিক্ষিত থাকে আর কিছু মানুষ শিক্ষিত হইয়াও হাইজেকার হয়, লুটেরা হয়, এই সরকার কাজে কর্মে জনদরদি নয়, চাপার জুড়ে জনদরদি। কত নম্বর গেল? চার নম্বর, দেশের সমস্ত জনগণের মধ্যে যে কোনো নাগরিক যে কোনো সময় অসুস্থ হবে, সরকারি তত্ত্বাবধানে তার চিকিৎসার ব্যবস্থা করা। কত নম্বর? যে সরকারের দেশে কোনো কোনো রোগীর চিকিৎসার জন্য বিদেশ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা আছে, আর কোনো কোনো রোগী রাস্তায় পড়ে ধুকে ধুকে মরলেও তার চিকিৎসা করার কোনো ব্যবস্থা নাই, সেই সরকার কাজে কর্মে জনদরদি নয়, চাপার জুড়ে জনদরদি। কত নম্বর গেল? পাঁচ নম্বর, দেশের সমস্ত নাগরিকদের বাসস্থানের ব্যবস্থা করা। সমস্ত নাগরিকদের, কেউ রাজপ্রাসাদে বসবাস করবে আর কেউ ফুটপাতে বিবি বাচ্চা নিয়ে রাত কাটাবে, এমন দেশের সরকার কাজে কর্মে জনদরদি নয়, চাপার জুড়ে জনদরদি। কত নম্বর গেল? ছয় নম্বর, সমস্ত দেশের সমস্ত জনগণের নিরাপত্তার ব্যবস্থা করা। এটা আবার দুই পর্যায়ে, একটা হল দেশের ভিতরের কোন নাগরিক যদি অন্য নাগরিকের উপর জুলুম করে, তাহলে আদালতের মাধ্যমে সুবিচারের দ্বারা তার জুলুম প্রতিহত করার ব্যবস্থা করা, এটি হল দেশের ভিতরের নিরাপত্তা। আরেকটা হইল বহির দেশের কোন বিজাতি যেন সীমান্ত এলাকায় নিজের দেশের নাগরিকের উপর কোন রকমের জুলুম চালাতে না পারে, সেই পর্যায়ের সীমান্ত রক্ষার ব্যবস্থা করা, এই দুই পর্যায়ে জনগণের নিরাপত্তা দান করা সরকারের 6 নম্বর দায়িত্ব জনসেবার। যেই দেশের সরকারে যেই দেশের একদল নাগরিকের জুলুম অত্যাচারের কারণে আরেক দল নাগরিক আদালতে গিয়াও সুবিচার পায় না, যেই দেশের সীমান্তে বিদেশিরা বিদেশিদের অত্যাচারে সীমান্ত এলাকার লোকেরা শান্তিতে বসবাসের সুযোগ পায় না, সেই দেশের সরকার কাজে কর্মে জনদরদি নয়, চাপার জুড়ে জনদরদি। বুঝে থাকলে বলুন তো, সরকারের জনসেবার কোন তালিকা আছে? তালিকাভুক্ত সেবা কতটা, এগুলি আপনাদের এখন জানা দরকার, যাতে আপনারা চিনতে পারেন কাজে কর্মে জনদরদিকে আর চাপার জুড়ে জনদরদিকে। কি বলেছিলাম, জনদরদি কত প্রকার? দুই প্রকার, একটা কাজে কর্মে, চাপার জুড়ে। আলেমগণের দিন রাত 24 ঘন্টা সারা জীবন ভর নিজের সংসারের ফিকির করার সময় নাই, গৃহস্থি করার সময় নাই, ব্যবসা করার সময় নাই, চাকরি করার সময় নাই, রুজি করার সময় নাই, নবীর উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার ফিকিরের কারণে। এরা হইল চাপার জুড়ে জনদরদি, না কাজে কর্মে জনদরদি? কাজে কর্মে জনদরদি। হ্যাঁ, সরকার সত্যিকারের অর্থে জনদরদি হতে পারে, কিভাবে? আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি ইনকিলাবি তাফসিরে লেখেন, শাসনকর্তাগণ তিন প্রকার। শাসনকর্তাগণ কত প্রকার? প্রথম প্রকার শাসনকর্তারা ওই 6 দায়িত্ব পালনের মাধ্যমে কাজে কর্মেই জনগণের সেবা করে। কত দায়িত্ব পালনের মাধ্যমে? কাজে কর্মেই জনগণের সেবা করে, কিন্তু প্রতিদান জনগণের কাছে চায় না, প্রতিদান আল্লাহর কাছে চায়। প্রথম শ্রেণীর শাসনকর্তা 6 দায়িত্ব পালনের মাধ্যমে কাজে কর্মেই জনসেবা করে, অথচ প্রতিদান জনগণের কাছে চায় না, প্রতিদান আল্লাহর কাছে চায়। এই শ্রেণীর শাসনকর্তাদের 2টা পুরস্কার আছে। একটা পুরস্কার হল দুনিয়াতে যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত জনগণের ফুলের মালা পাবে। দুনিয়াতে যতদিন এমন সরকার বেঁচে থাকবে, 6 দায়িত্ব পালনের মাধ্যমে জনসেবা করে অথচ জনগণের কাছে প্রতিদান চায় না, প্রতিদান আল্লাহর কাছে চায়, এরা দুনিয়ার পুরস্কার কি পাবে? যতদিন বেঁচে থাকবে ততদিন জনগণ এদের গলায় ফুলের মালা দিবে, আর মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় এদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রথম শ্রেণীর জনগণের এটি হল প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার পরকালের জান্নাত। প্রথম শ্রেণীর সরকারের দ্বিতীয় পুরস্কার পরকালীন জান্নাত। দ্বিতীয় প্রকার শাসনকর্তা হল তারা যারা যথাযথভাবেই জনগণের সেবা করে, কিন্তু প্রতিদান আল্লাহর কাছে চায় না, প্রতিদান জনগণের কাছেই চায়। বেশ কম হইল 1 নম্বরে আর 2 নম্বরে। প্রথম প্রকার শাসনকর্তারাও জনসেবা ঠিক মতে করে, দ্বিতীয় প্রকার শাসনকর্তারাও জনসেবা ঠিক মতে করে, কিন্তু প্রথম প্রকার শাসনকর্তারা জনসেবার প্রতিদান আল্লাহর কাছে চায়, আর দ্বিতীয় প্রকার শাসনকর্তারা জনসেবার প্রতিদান জনগণের কাছেই চায়। কিভাবে? বলে আমার আমলদারিতে যদি এদের সেবাটা ঠিক মতো করি তাহলে আগামী নির্বাচনে এরা আবারও আমাকেই ভোট দেবে, আগামী নির্বাচনে আবারও আমাকেই ভোট দেবে। প্রতিদান কার কাছে চাইল? এদের একটা পুরস্কার। দ্বিতীয় প্রকার শাসনকর্তাদের পুরস্কার কটা? একটা। কি? দুনিয়াতে জনগণ তারে ফুলের মালা দিবে, কিন্তু পরকালে আল্লাহর কাছে তার কোনো কিছু পাওয়ার মতো নাই, পরকালে আল্লাহর কাছে তার কোনো প্রাপ্য নাই। আল্লাহর কাছে চাইছিল, চাইছে না ভাইবে কেন? এই জন্য পরকালে আল্লাহর কাছে তার কোন পুরস্কার নাই, দুনিয়াতে জনগণ তারে ফুলের মালা দেবে। কত নম্বর গেল? তিন নম্বর শাসনকর্তা, ওই সমস্ত শাসনকর্তা যারা জনসেবার নামটাই ব্যবহার করে জনগণের সম্পদ সেবন করার জন্য, জনসেবার নামটাই ব্যবহার করে সেবার জন্য নয় সেবনের জন্য, এরা সত্যিকারের অর্থে জনদরদী নয়, এরা চাপার জুড়ে জনদরদী। কিভাবে জনদরদী? চাপার জুড়ে জনদরদী। নির্বাচনী পোস্টারে লেখে তমুকের অমুক তমুকের পুত্র ফুলের মতো তার চরিত্র, দেখে না নির্বাচনী পোস্টারে লেখে ফুলের মতো তার চরিত্র, এরকম বহু ফুলের মতো চরিত্রওয়ালাদের নির্যাতনে বুঢ়ারেরা অশান্তির সাগরে হাবুডুবুও খায়, তারপরেও ফুলের মতো চরিত্র লেখে কেন? এটা আমি অনেকদিন চিন্তা করে পাই নাই, কিছুদিন আগে পাইছি। ফুল যখন ফুটে তখন দেখতেও খুব সুন্দরই লাগে, সুগন্ধও খুব ভালোই লাগে, কিন্তু দুই চার দিন পরে এই ফুলের আর কোনো পাত্তাও হওয়া যায় না। ঠিক তেমনি ভাবে এরা নির্বাচনে যখন দাঁড়ায় তখন বুলি খুব সুন্দরই আওড়ায়, আর চা মিষ্টিও ভোটারদেরকে খুব ভালো মতেই খাওয়ায়, নদী পার হইয়া গেলে পরে তাদের আর বিচাইরা পাওয়া যায় না। ফুলের মতো চরিত্র, ফুলের যেই চরিত্র এদের সেই চরিত্র। ফুল আপনাকে সুন্দর দৃশ্য দেখায় এবং সুগন্ধ আপনার নাকে লাগায় সদা সর্বদা না দু চার দিন, এরাও আপনারা ভেট বুঝা চা নাস্তা খাওয়ায় আর সুন্দর সুন্দর বুলিয়া উড়ায় সমস্ত আমলদারিতে না দু চার দিন, এই এদের চরিত্র ফুলের মতো পবিত্র। এদের পুস্তকে লেখে আমাকে বুট দিয়া জনসেবার সুযোগ দিন, আকার সে বয়ে আকার হইল কি নদী পার হওয়ার পরে বয়ের আকার মুছে সেখানে দৈন্তন্য বসায়, বয়ের আকার মুছে কি বসায়? দৈন্তন্য বসায়, হইল কি নির্বাচনের আগের সেবাই নির্বাচনের পরে সেবন হয়। এরা জনসেবার জন্য নির্বাচন করেই না, সেবার দোহাই দিয়া নদী পার করে জনগণের সম্পদ সেবন করার জন্যই রাজনীতি করে। এদের সিরিয়াল নম্বর কত? তিন। এদের সিরিয়াল নম্বর তিন। এরা কাজে কর্মে জনদরদী নয়, চাপার জুড়ে জনদরদী। আল্লামা সিন্দি লেখেন এদেরও পুরস্কার দুইটা, এদেরও পুরস্কার দুইটা, একটা হলো দুনিয়ার জীবনে জনগণের জুতার মালা, দুনিয়ার জীবনে জনগণের জুতার মালা, আরেকটা হলো পরকালের জাহান্নাম। পরকালের দেশের সম্পদ ইচ্ছা মতো পেটে ঢুকাও, কতদিন পর্যন্ত? যেদিন থেকে জাহান্নামের আগুন ঢুকানি শুরু হবে এর আগ পর্যন্ত, কতদিন পর্যন্ত? জাহান্নামের আগুন পেটে ঢুকানি শুরু করার আগ পর্যন্ত জনগণের সম্পদ যা ভালো ঢুকাও, এটা একদিন বন্ধ হবে। যেদিন থেকে জাহান্নামের আগুন ঢুকানো শুরু হবে সেই দিন থেকে আর কোনোদিন আগুন সেবা বন্ধ হবে না, আগুন সেবন বন্ধ হবে না। আমি বলতেছিলাম কথায় কথায় কিছু আনুষঙ্গিক কথা বললাম, এগুলিও মনে রাখলে কাজে লাগবে। আমার মূল কথা ছিল জনদরদী দুই প্রকার, এক প্রকার জনদরদি কাজে কর্মে, আর এক প্রকার জনদরদি। খুব পরিষ্কার ভাবে বুঝতে পারছেন, বুঝে দেখতে বলুন তো, কাজে কর্মে জনদরদি কারা? একমাত্র কোরআনের শিক্ষা দীক্ষা যারা হাসিল করেছেন, কোরআন হাদিসের শিক্ষা দীক্ষা যারা হাসিল করেছেন, মক্তবের মুআল্লিম হইলেও সত্যিকারের জনদরদি, মসজিদের মুয়াজ্জিন হইলেও সত্যিকারের জনদরদি, মসজিদের ইমাম হইলেও সত্যিকারের জনদরদি, মাদ্রাসার উস্তাদ হইলেও সত্যিকারের জনদরদি। মাদ্রাসার উস্তাদের কথা না হয় একটু সময়ের জন্য বাদই দিলাম, মসজিদের ইমাম মুয়াজ্জিনের কথা না হয় একটু সময়ের জন্য বাদই দিলাম, মক্তবের সাধারণ সকালবেলার গ্রামের মহল্লার মক্তবের শিক্ষক যারা তারা কত বড় জনদরদি চিন্তা করে দেখুন। মক্তবের শিক্ষকের বেতন কত? হাজার টাকা, 500, 700, 1000, 1500, 6 মাস 9 মাস বাকি থাকে। আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েকে কলেমা কালাম শিক্ষা দেয়, কলেমা কালাম শিক্ষা দিয়া, উযু গোসল শিক্ষা দিয়া, পাকনাফাক শিক্ষা দিয়া, নামাজ বন্দেগি শিক্ষা দিয়া আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচায়। এরা জনদরদি না, কারণ এরা সাফার জোর নাই। মক্তবের শিক্ষকেরা জনদরদি সাজতে পারে না কেন? এদের চাপায় জোর নাই, চাপায় জোর নাই। এরা কি চাপার জোরেই জনদরদি না কাজে কর্মেই জনদরদি? মক্তবের সাধারণ মক্তবের শিক্ষকের মতো জনদরদিও এই জগতে আর কাউকে পাবেন না। অথচ আপনারা যে সমাজে বাস করছেন, এই সমাজে এই সমস্ত সত্যিকারের জনদরদিরা চরম ভাবে বঞ্চিত এবং লাঞ্ছিত, সত্যিকারের জনদরদিরা চরমভাবে বঞ্চিত এবং লাঞ্ছিত। এই লাঞ্ছনা বঞ্চনার ভিতর দিয়েও তারা জনদরদিমূলক কর্মকাণ্ড বন্ধ করেননি, লাঞ্ছনা বঞ্চনার ভিতর দিয়েও। এই দেশের জনগণকে জাহান্নাম থেকে রক্ষা করার, এই জনগণের ভবিষ্যৎ প্রজন্মকে জান্নাতের পথ প্রদর্শন করার কর্মকাণ্ড মুঠেও বন্ধ করেননি, সুলো আনাই চালু রেখেছেন নিজেদের পেটে পাথর বেঁধে। এদের ভূমিকা হইল জিব্বার মতো, আর এদেরকে যারা বেকায়দায় ফালানির ফিকিরে থাকে তাদের ভূমিকা হইল দাঁতের মতো। কথাটা সবাই বুঝেননি, আপনার দাঁতের ফাঁকে যদি কোনো কাঁটা ঢুকে তাহলে জিব্বায় ব্যথা হয় না দাঁতের গোড়াতেই ব্যথা হয়? কিন্তু কাঁটাটা খোলার জন্য ঠেলেকে নিজের স্বার্থে না দাঁতকে ব্যথার থেকে রক্ষা করার জন্য? তাহলে জিব্বা যে নিজেকে জখম করে দাঁতের ফাঁকের কাঁটাকে ঠেলে, এটা নিজের স্বার্থে না স্বার্থহীন ভাবে? ঠিক তেমনি ভাবে আলেমগণ নিজের পেটে পাথর বেঁধে জাতিকে জাহান্নাম থেকে রক্ষা করার কাজ আজীবন করে থাকেন, নিজের স্বার্থে নয় স্বার্থহীন ভাবে। আলেমদের ভূমিকা হলো দাঁতের মতো না জিব্বার মতো? আলেমদের ভূমিকা হলো জিব্বার মতো। জিব্বা নিজে জখম হইয়া দাঁতের ফাঁকের কাঁটা খুলে দিল, খুব ক্ষতি করলো দাঁতের না বিরাট উপকার করলো? এর প্রতিদানটা দাঁতে জিব্বারে কি দেয়? কায়দা মতো হাইলে দেয়। দাঁত যদি জিব্বাকে কোনোদিন কায়দা মতো হয়, ওই যে উপকার করেছিল তার প্রতিদান দিয়া দেয়। প্রতিদান দিয়া দেয় না নিমক হারামি করে দেয়? ঠিক তেমনি ভাবে আলেমগণের কাছে এত বড় ঋণে ঋণী হইয়াও কিছু লোকে আলেমগণকে পাইলে ইচ্ছা মতো প্রতিদানটা দিয়া দেয়। এদের ভূমিকা হইল কিসের মতো? দাঁতের মতো। এই দাঁত গুলিরেও চিনে রাখা দরকার, আর সমাজের জিব্বাগুলিকেও চিনে রাখা দরকার। এই সমাজের কতগুলি বিষ দাঁত যে আছে, যারা আলেম নামের জিব্বাগুলিকে কায়দায় পাইলেই কামড় দিয়ে কেটে ফেলতে চায়। এই সমস্ত বিষ দাঁতেরা মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে সদা সর্বদাই বিষ বাষ্প ছড়ায়, অযথা অপবাদ আর বদনাম রটায়। কি পরিমাণ জঘন্যতম মিথ্যা বদনাম মাদ্রাসা শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষিতদের বিরুদ্ধে রটায় তার বিবরণ দিয়ে সারা দিনেও শেষ করা যাবে না। এর মধ্যে বেশি বদনাম রটায় কৌমি মাদ্রাসার বিরুদ্ধে, বেশি বদনাম রটায় কৌমি মাদ্রাসার বিরুদ্ধে। কথায় কথায় বলে কৌমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বোমাবাজ তৈরি হয় কৌমি মাদ্রাসায়। আমি জিজ্ঞেস করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করেছিল কোন কোন কৌমি মাদ্রাসার ছাত্র? তাইলে জঙ্গি আমরা বানাই না তারাই বানায়? উদুর পিন্ডি বুধুর গারে কেন? 2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশে কোন অঘটন ঘটেছিল কি তারিখটা ভুলে যাবেন না, তারিখটা ভুলে যাবেন না, ঠকে যাবেন, মারাত্মক ঠকা খাইবেন তারিখটা ভুলে গেলে। পিলখানার ঘটনায় কি হয়েছিল? দেশের কোটি কোটি টাকা ব্যয় করে যে সমস্ত সেনা অফিসার তৈরি করা হয়েছিল, প্রতিরক্ষা বাহিনীর অফিসার, এরাই তো দেশের রত্ন, এদেরকে যে সমস্ত বিডিআরেরা সন্ত্রাসী কায়দায় হামলা করে হত্যা করেছিল, ওই সমস্ত বিডিআরেরা কোন কোন কৌমি মাদ্রাসার ছাত্র? তাহলে ঘটনাটা কি? ঘটনা আর কিছু নয়, উদুর পিন্ডি বুধুর গারে ঘটনা। বুঝে থাকলে এবার বলুন, জঙ্গি আমরা বানাই না তারাই বানায়? আরেকটা কথা আপনাদের চিরকাল মনে রাখার দরকার, সেটা হলো কৌমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা হাসিল করার পরও যে সার্টিফিকেটটা পায় এটা সরকারি না মাদ্রাসা বোর্ডের? এই সার্টিফিকেট নিয়ে বিডিআরে ভর্তি হওয়ার কোন ব্যবস্থা বাংলাদেশ সরকারের আইনে নাই। কৌমি মাদ্রাসার সর্বোচ্চ সার্টিফিকেট নিয়েও বিডিআরে ভর্তি হওয়ার কোন সুযোগই বাংলাদেশের আইনে নাই। কাজেই যে সমস্ত বিডিআরেরা সন্ত্রাসী হামলা করে আমাদের রত্নগুলিকে ধ্বংস করেছিল এরা অবশ্যই কৌমি মাদ্রাসার ছাত্র ছিল না? কেমনে বুঝলেন? কৌমি সার্টিফিকেট নিয়ে তো এখানে ভর্তি হওয়া যায় না। দেখেন আল্লাহ কেমন ভাবে কুদরতি ব্যবস্থায় কৌমি মাদ্রাসাকে আল্লাহ কিভাবে হেফাজত করেন। আল্লাহ প্রথম থেকেই আল্লাহর কুদরতি আঙ্গুলের ইশারায় সরকারের দ্বারা এমন আইন করাই আনিছে যে আইনের কারণে কৌমি মাদ্রাসার সার্টিফিকেট নিয়ে বিডিআরে ভর্তি হওয়ার ওই সুযোগ রাখছে না। আল্লাহ তো আগেই জানে যে এমন একটা কাণ্ড ঘটব, তারপরেও কৌমি মাদ্রাসারে জঙ্গি বলবে, তখন তোমাদের আইনেই তোমাদের মিথ্যা ধরা পড়ে যাবে। সবগুলি চলছে শুধু চাপার জোরে। আপনারা জানেন বাংলাদেশ সরকার বাংলা ভাইকে ফাঁসি দিয়েছে জঙ্গি কর্মকাণ্ডের কারণে, ভুলে যাবেন? বাংলা ভাই কোন কৌমি মাদ্রাসার ছাত্র ছিল? আপনারা জানেন বাংলাদেশ সরকার শেখ আব্দুর রহমানকে ফাঁসি দিয়েছে জঙ্গি কর্মকাণ্ডের কারণে। আমি জিজ্ঞাসা করি এই শেখ আব্দুর রহমান কোন কৌমি মাদ্রাসা পড়ুয়া ছিল? বাংলা ভাইও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া ছিল, শেখ আব্দুর রহমানও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছিল, কৌমি মাদ্রাসা পড়ুয়া ছিল না। দেখুন আল্লাহ কত সুন্দর কুদরতি ব্যবস্থায় নবীর প্রতিষ্ঠিত কৌমি মাদ্রাসাকে হেফাজত করেন। সুতরাং প্রমাণ হইল কৌমি মাদ্রাসায় জঙ্গি উৎপাদন হয় না, জঘন্যতম মিথ্যা অপবাদ। আল্লাহ কোরআনে বারবার বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। এই বিশ দাঁতেরা মাদ্রাসার বিরুদ্ধে যত মিথ্যা জঘন্যতম মিথ্যা অপবাদ দেয়, এর মধ্যে এই হলো একটা। আরেকটা জঘন্যতম মিথ্যা অপবাদ দেয়, কৌমি মাদ্রাসায় লেখাপড়া করে বেকার তৈরি হয়। কি তৈরি হয়? বেকার। আমি বলতে চাই, মাদ্রাসায় পড়ে বেকার হয়, বেকার বেকার বেকার শব্দটা যারা জপে, বেকার শব্দের অর্থ জানা দূরের কথা, বেকার শব্দটা কোন ভাষা তাও জানে না। বেকার শব্দটা কোন ভাষা তাও জানে না। সুতরাং শব্দটা বুঝে শুনে জপে না, তুতার বুলির মতো জপে, তুতার বুলির মতো জপে। অন্তত আপনারা স্মরণ রাখুন, বেকার শব্দটা বাংলা নয়, এটা ফার্সি শব্দ। কোন ভাষা? এর বাংলা অর্থ হইল অকেজু। বাংলা অর্থ কাজের না। মাদ্রাসায় ফিরে কাজের না হয় না, সবচেয়ে বড় কাজের হয়, মক্তবে পড়াইলেও সবচেয়ে বড় উপকারী কাজ করে জাতির। মক্তবে পড়াইলেও, মাদ্রাসার লেখাপড়া শেষ করে মক্তবে পড়াইলেও আপনাদের কলিজার টুকরা সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জীবন সাধনা চালায়। কাজের না, না বড় কাজের, বড় কাজের। সুতরাং এখানে কোনো বেকার তৈরি হয় না, এখানে কোনো বেকার তৈরি হয় না। বলে কৌমি মাদ্রাসায় পড়লে তো সরকারি চাকুরি পায় না। আমি বলি, সরকারের চাকরি করার জন্য তো আমরা পড়িও না পড়াইও না, আমরা পড়িও আল্লাহর চাকরি করার জন্য, পড়াইও আল্লাহর চাকরি করার জন্য। বলুন, যে কাজের জন্য পড়ি আর পড়াই সেই কাজ করি কিনা? হইল বেকার না, লাগলো কাজে। এখন আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব এই দেশে বেকার উৎপাদন করে কারা। আপনার ছেলে আপনার মেয়ে স্কুলে 10 বছর লেখাপড়া করার পর, দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেওয়ার পর সরকার তাকে একটা সার্টিফিকেট দেয় কিনা? কিনা? এসএসসি সার্টিফিকেট। এই এসএসসি সার্টিফিকেট প্রাপ্তদের কোনো চাকরি আছে বাংলাদেশে? তাইলে এসএসসি পাস করার পরে যার বাবা আর লেখাপড়ার খরচ যোগাইতে পারলো না, মেট্রিক পাস সার্টিফিকেট লইয়া সারা জীবন ঘর বেকার জীবন যাপন করে। কত লক্ষ এসএসসি পাস বেকার আছে বাংলাদেশে? এইগুলির কোন কৌমি মাদ্রাসা উৎপাদন করলো? তাহলে বেকার আমরা বানাই না তারাই বানায়। এসএসসি সার্টিফিকেট বাংলাদেশ সরকারের আইন মতো শিক্ষিতই না, এসএসসি সার্টিফিকেট দ্বারা শিক্ষিত গণ্য হয় না, এর ঊর্ধ্বতন সার্টিফিকেট পাইলে শিক্ষিত বলে গণ্য হয়। বাংলাদেশ সরকারের আইন মতো যে সমস্ত সার্টিফিকেট দ্বারা শিক্ষিত বলে গণ্য, এই রকম 50 লক্ষ শিক্ষিত আছে বর্তমান বাংলাদেশে চাকুরির অভাবে বেকার। বলুন, বেকার এখানে তৈরি হয় না সেখানে? তারপরেও এখানের কথা বলে কেন? উদুর পিন্ডি বুদুর গাড়ে, উদুর পিন্ডি জনগণের দৃষ্টি বিন্দ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য। এরা যে এত এই সমস্ত জঘন্যতম সন্ত্রাসী বানায়, এরা যে এত বিপুল পরিমাণ জনগণকে বেকার বানায়, সেই ব্যাপারে কেউ যেন অঙ্গুলি নির্দেশ করার সুযোগ না পায়, তাদের দায় দায়িত্ব অপরের গাড়ে চাপাবার জন্য নিজেরা বানায় সন্ত্রাসী আর বলে আমাদেরকে, নিজেরা বানায় বেকার আর বলে আমাদেরকে। কৌমি মাদ্রাসা বেকারও বানায় না, সন্ত্রাসীও বানায় না। আমাদের পাঠ্য কিতাবে লেখা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখের আক্রমণ থেকে তার অন্য ভাই নিরাপদে থাকতে পারে, যার হাতের আক্রমণ থেকে তার অন্য ভাই নিরাপদে থাকতে পারে, সেই ব্যক্তি হল মুসলমান। এই কথাটা প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে, হাই স্কুলের মাস্টারে ভরাইয়া দেয়, কলেজের প্রফেসরে শিক্ষা দেয়, ভার্সিটির কোন পাঠ্যপুস্তকে আছে না একমাত্র মাদ্রাসার কিতাবে আছে। তোমার মুখের আক্রমণ থেকে যদি অন্য ভাই নিরাপদে থাকতে পারে, তোমার হাতের আক্রমণ থেকে যদি অন্য ভাই নিরাপদে থাকতে পারে, তোমার নাম মুসলমান, এই কথা স্কুলে শিক্ষা দেওয়া হয় না, কলেজে শিক্ষা দেওয়া হয় না, ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় না, এই কথা আমরা আমাদের ছাত্রদের শিক্ষা দিই। আশা করি মাদ্রাসা শিক্ষা সম্পর্কে সামান্য কিছু ধারণা পাইছে, মাদ্রাসা শিক্ষা সম্পর্কে সামান্য কিছু, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিষ দাঁতেরা কি বিষ বাষ্প ছড়ায়, এরও দুই একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। আর মাদ্রাসা কি পরিমাণ জনদরদি মাদ্রাসা পড়ুয়ারা, এরও কিছু উদাহরণ। পরিষ্কার হইল কিনা? সত্যিকারের জনদরদি মাদ্রাসায় উৎপাদন হয়, আর কোথাও নয়। সত্যিকারের জনদরদি কোথায় উৎপাদন হয়? মাদ্রাসায় উৎপাদন হয়, আর কোথাও নয়। এই মাদ্রাসা শিক্ষা বলতে কি শিক্ষা বোঝায়? একমাত্র কোরআন শিক্ষা, একমাত্র একমাত্র কোরআন শিক্ষার নাম ওই মাদ্রাসা শিক্ষা। বলতে পারেন তাহলে হাদিস শিক্ষা কি, আরবি গ্রামার শিক্ষা কি, আরবি সাহিত্য শিক্ষা কি, ওইগুলো কেন মাদ্রাসায় পড়ানো হয়? হাদিস কেন মাদ্রাসা, কোরআন শিক্ষার নাম যদি মাদ্রাসা শিক্ষা হয়ে থাকে, হাদিস কেন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আরবি গ্রামার কেন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আরবি সাহিত্য কেন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল, আরবি সাহিত্য আর গ্রামার শুধু কোরআন হাদিস বুঝার হাতিয়ার, মূল বিষয়বস্তু নয়। আর রসুলের হাদিসগুলি পিসপাড়া কোরআনের এই ব্যাখ্যা মাত্র, আলাদা কিছু নয়। কাজেই মাদ্রাসার মূল শিক্ষার বস্তু হইল একমাত্র কোরআন। বিষয়টা আরেকটু পরিষ্কার ভাবে বোঝার জন্য মুফাসসিরিনে কেরামের একটা বিবরণ আপনাদের মনে রাখা দরকার, সেটা হলো মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম এর ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হলো পিসপাড়া কোরআন, তিসপাড়া কোরআনের ব্যাখ্যা হলো রাসুলের লক্ষ লক্ষ হাদিস, আর রাসুলের লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা হলো চার ইমামের চার মাজহাব। বিসমিল্লাহ মানতে হইলে সুরায়ে ফাতেহা মানতেই হবে, সুরায়ে ফাতেহা মানতে হইলে তিসপাড়া কোরআন মানতেই হবে, তিসপাড়া কোরআন মানতে হইলে লক্ষ লক্ষ হাদিস মানতেই হবে, হাদিস মানতে হলে মজহাব মানতেই হবে। যেই ব্যক্তি সুরাতুল ফাতেহা মানে না সে আসলে বিসমিল্লাহ মানে না, যেই ব্যক্তি তিসপাড়া কোরআন মানে না সে আসলে সুরাতুল ফাতেহা মানে না, যেই ব্যক্তি রাসুলের হাদিস মানে না সে আসলে কোরআন মানে না, যেই ব্যক্তি চার ইমামের চার মজহাব মানে না সে একটা হাদিসও মানে না। অথচ আমাদের সমাজে এমন লোকের অভাব নাই যারা বলে আমরা মজাব মানি না হাদিস মানি, মজাব না মানি না হাদিস মানো কিভাবে, হাদিস না মানলে তো মজাব না মানলে তো হাদিস মানার কোনো ভয়ই নাই। এই কথাটাও আপনাদের বোঝা দরকার, মজাব না মানলে হাদিস মানার কোনো পথ নাই, মজাব না মানলে হাদিস মানার কোনো পথ নাই, কিভাবে বুঝুন। এক হাদিসে আছে নামাজের নিয়ত করার পরে হাত বাঁধতে হয় না, এক হাদিসে আছে সিনায় হাত বাঁধার কথা, আর এক হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধার কথা। বলুন তো নামাজে হাত বাঁধার হাদিসগুলি এক প্রকার না দুই প্রকার? এক প্রকার হাদিসে সিনায় হাত বাঁধার কথা আছে, আর এক প্রকার হাদিসে নাভির নিচে হাত বাঁধার কথা আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, সিনায় হাত বাঁধার হাদিসগুলি আমল করবে মেয়ে লোকেরা, নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি আমল করবে পুরুষেরা। আমার কথা বুঝে থাকলে বলুন তো, হানাফি মজহাব অনুসরণ করলে কোন হাদিসটা অমান্য হইল? একটাও না। যারা হাদিস মানার দুহাই দিয়া মজহাব মানে না, এদের পুরুষেরাও সিনায় হাত বাঁধে, নারীরাও সিনায় হাত বাঁধে। হাদিস মানা হইল না নাবির নিচে হাত বাঁধার হাদিস অমান্য হইল? কারা করল? আহলে হাদিসরা। কারা করল? আহলে হাদিস। এইটাই বর্তমান বাংলাদেশের প্রতারণার পথ। যেই জিনিস ধ্বংস করার জন্য মাঠে নামে, সেই জিনিসের দরদি সাজে। হাদিস অমান্য করার চক্রান্ত হিসাবে তারা আহলে হাদিস নাম ধারণ করেছে। হাদিস অমান্য করার চক্রান্ত, আপনারা যেন কোনদিন সন্দেহ করার সুযোগ না পান যে এরাই হাদিসের শত্রু। আহলে হাদিসরাই নবীর হাদিসের শত্রু। আহলে হাদিসরাই নবীর হাদিসের শত্রু। সুন্নি নামদারিরাই বেদাতি। সুন্নি নামদারিরাই নবীর সুন্নতের দুশমন। আহলে হাদিস নামদারিরাই কিভাবে হাদিসের দুশমন বুঝতে পারেন নাই? নিজের একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি তার নামাজে সূরাতুল ফাতিহা পড়বে না, তার নামাজ হবে না, তার নামাজ হবে না। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়বে না, তার নামাজ পূর্ণাঙ্গ হবে না। দুই হাদিস একরকমই। প্রথম হাদিসের দ্বারা বোঝা যায় সমূলেই হবে না, দ্বিতীয় হাদিসের দ্বারা বোঝা যায় পূর্ণাঙ্গ হবে না। বলুন, সূরায়ে ফাতিহা না পড়ার মতো হাদিস, না পড়ার বিধান সম্বলিত হাদিস একরকম না দুই রকম? দুই রকম। এখন কোনটা মানবেন? মজহাব না মানলে একটা হাদিস মানার উপায় নাই, মজহাব না মানলে। সুতরাং যারা মজহাব মানে না, তারাই হাদিস মানে না। এদের আহলে হাদিস নাম ধারণ করাটা হাদিসের শত্রুতামি, নিরাপদে চালিয়ে যাওয়ার হাতিয়ার। গেল দুই রকমের হাদিস, তিন রকমের হাদিস আছে। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামে লাহু কিরাআতুন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে, তার পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়বে, তার পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়বে। এবার বলুন, সূরা কেরাত পড়ার হাদিস কত প্রকার হইল? তিন প্রকার, তিন প্রকার। প্রথম হাদিসের ব্যাখ্যা হইল দুই নম্বর হাদিস, যে হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে সূরাতুল ফাতিহা পড়বে না, তার নামাজই হবে না। এই হবে না কথার ব্যাখ্যা হইল দুই নম্বর হাদিস। এখানে হবে না, হবে না মানে পূর্ণাঙ্গ হবে না, হবে না মানে পূর্ণাঙ্গ হবে না, সমূলে হবে না এইটা নয়। কেন? কারণ সমূলে হবে না এই ব্যাখ্যা করলে ব্যাখ্যাটা কোরআন শরীফের সরাসরি আয়াতের বিরুদ্ধে যায়, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেইটুকু পড়া তোমার জন্য সহজ হয় সেইটা পড়লেই নামাজের ফরজ আদায় হয়। তাহলে প্রথমোক্ত দুই হাদিসের প্রথম হাদিসটারে যদি পূর্ণাঙ্গ হবে না না বলে আপনি সমূলেই হবে না এই ব্যাখ্যা করেন, আপনার ব্যাখ্যা সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে যায়। সুতরাং প্রথমোক্ত হাদিসের ব্যাখ্যা হইল দ্বিতীয় উক্ত হাদিস। প্রথম হাদিসে যে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়বে না, তার নামাজ হবে না, হবে না কথার ব্যাখ্যা সমূলেই হবে না নয়, দ্বিতীয় হাদিস তার ব্যাখ্যা। দ্বিতীয় হাদিসে বলে দিয়েছেন আল্লাহ রসুল, ওইখানে যে বলা হয়েছে নামাজ হবে না, এর মানে হলো পূর্ণাঙ্গ হবে না। তিন নম্বর হাদিসে যে আল্লাহ রসুল বললেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামে লাহু কিরাআতুন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে, তার পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়বে। এই হাদিসের দ্বারা আল্লাহ রসুল ক্লিয়ার করে দিচ্ছেন যে আগের হাদিসে যে বলা হয়েছে নামাজ পূর্ণাঙ্গ হবে না, সেটা মুক্তাদিদের জন্য নয়, সেটা হলো ইমাম এবং একা একা নামাজ পড়নে ওয়ালাদের জন্য। কোন হাদিস বাদ গেল বলুন? হানাফি মাযহাব মতে কোন হাদিস বাদ গেল? কোনটাই নয়। আহলে হাদিসরা কি করে? একা ইমাম হইয়া নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ে, একা একা নমাজ পড়লেও সুরায়ে ফাতিহা পড়ে, মুক্তাদি হইয়া নমাজ পড়লেও সুরায়ে ফাতিহা পড়ে। তোমরা যে মুক্তাদি হইয়া নমাজ পড়লেও সুরায়ে ফাতিহা পড়ো, তাহলে রসুলের ওই হাদিস তোমরা মানলা কোথায়? যে হাদিসে আল্লাহ রসুল বলেছেন মুক্তাদিরা কেরাত পড়বে না, মুক্তাদিদের কেরাত ইমামে পড়বে, ওই হাদিস মানলো না অমান্য করলো? এবার বলুন, আমার কথাগুলি বুঝে থাকলে, মজহাব না মানলে হাদিস মানার কোনো ফওয়াত আছে? এই জন্য মুফাসসিরিনে কেরাম তফসিরের কিতাবে লিখেছেন, যদি হাদিস মানতে চাও তাহলে মজহাব মান্নেওয়ালা হইয়া যাও, যদি কোরআন মানতে চাও তাহলে হাদিস মান্নেওয়ালা হইয়া যাও, যদি সুরাতুল ফাতিহা মানতে চাও তাহলে তিসপরা কোরআন মান্নেওয়ালা হইয়া যাও, যদি বিসমিল্লাহ শরীফ মানতে চাও সুরাতুল ফাতিহা মান্নেওয়ালা হইয়া যাও। এইটা এক নূতন ফেতনা বাংলাদেশে শুরু হয়েছে, হাদিস মানার দোহাই দিয়া মজহাব অমান্য করা, নূতন ফেতনা, নূতন ফেতনা। বর্তমান ইলেকট্রনিক্স জগতের, ইলেকট্রনিক্স মিডিয়াতে এই ফেতনাকে চালু করার জন্য একটা দালাল নিযুক্ত করা হয়েছে। এই আহলে হাদিস নামধারী দুখাবাজদের ভ্রান্ত মতবাদ ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করার জন্য এই সমস্ত লা মজহাবীদের পক্ষ থেকে একটা দালাল টেলিভিশনে নিযুক্ত করা হয়েছে। এই দালালের নাম ডাক্তার জাকির নায়েক। এই দালালের নাম ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েক তার এক বক্তৃতায় বলে, আজকাল মুসলমানেরা এতই বিপদগামী হলো যে তার পরিচয় জিজ্ঞাসা করলে কেউ বলে আমি আমি হানাফি, কেউ বলে আমি সাফি। ডাক্তার ফেতনাবাজ ডাক্তার জাকির নায়েক সে কয়, আমি জিজ্ঞেস করি মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হানাফি ছিলেন না সাফি ছিলেন? দেখুন মজহাবের বিরুদ্ধে কত বড় বিশুদ্ধা, এটা মজহাবের বিরুদ্ধে বিশুদ্ধার নয়। বলে আমি জিজ্ঞেস করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হানাফি ছিলেন না সাফি ছিলেন? অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন ভাবে হানাফিও ছিলেন না সাফিও ছিলেন না, মুসলমান ছিলেন, ঠিক তেমনি ভাবে আমরা কেউ হানাফিও হব না সাফিও হব না, আমরা মুসলমান হব। এই বক্তৃতার নায়ক ফেতনাবাজ, ফেতনাবাজ লা মাযহাবীদের দালাল, গায়রে মুকাল্লিদের দালাল, আহলে হাদিসদের দালাল, এই ফেতনাবাদের নাম ডাক্তার জাকির নায়েক। এখানে বসে বসে আপনারা ঠিক ঠিক বলেন, টেলিভিশনের সামনে গিয়ে আপনারা হাজার হাজার মুসলমানেরা তার কাছে ইসলাম শিখেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ডাক্তার জাকির নায়েক কোরআনের মর্ম শিখবে দূরের কথা, জানবে দূরের কথা, বুঝবে দূরের কথা, ডাক্তার জাকির নায়েকের কোরআনের তেলাওয়াতটাও কি সহি আছে? তাহলে এবার যার কোরআনের তেলাওয়াত সহি নাই তার ব্যাপারে দেড় হাজার বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলে গেছেন আগে শুনুন। আল্লাহ রাসূল বলেন, রুব্বা কারিইল কুরআন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। অনেক কোরআন তেলাওয়াতকারী আছে, একদিক থেকে কোরআন তেলাওয়াত করতে থাকে, অপর দিক থেকে কোরআন তাকে লানত করতে থাকে। কোন কারণে? গলত তেলাওয়াতের কারণে। ভালো রকম বুঝে শুনে বলুন যাদের জানা আছে, যাদের জানা নাই কিছু বলবেন না, চুপ থাকবেন। যাদের জানা আছে তারা বলুন, ডাক্তার জাকির নায়েক কোরআন বুঝবে দূরের কথা, কোরআন বুঝার যোগ্যতা মাদ্রাসায় লেখাপড়া বা কোন উস্তাদের কাছে লেখাপড়া করে হাসিল করবে দূরের কথা, ডাক্তার জাকির নায়েক এর কোরআন তেলাওয়াতটাও কি সহি আছে? সে যখন কোরআন তেলাওয়াত করে তখন কোরআন তাকে আল্লাহর রাসূলের হাদিস মতো লানত করে। এই লানত প্রাপ্ত দালালের কাছে লক্ষ লক্ষ মুসলমান কোরআন শিখতে যায়, হায় হায় হায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আর এক আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি যখন কোরআন নাযিল করি তাৎক্ষণিক ভাবে আপনি তাড়াহুড়া করে তার জপ্তে থাকবেন না। আল্লাহর রাসূল প্রথম প্রথম এমনটা করতেন, একদিকে আল্লাহ কুরআন নাজিল করতে থাকতেন, অপরদিকে রাসূল তাড়াহুড়া করে জপতে থাকতেন। কোন চিন্তায়? নাজিল করতে করতে যদি সবগুলি শব্দ মুখস্থ করে রাখতে না পারি, যে শব্দটা আমার মুখস্থ করার বাকি থাকবে সেই শব্দটা কুরআনের আমার উম্মত পাবে কোথায়, সেই চিন্তায় রাসূল তাড়াহুড়া করে জপতে থাকতেন। আল্লাহ বাধা দিয়া বলেন এমনটা করবেন না, আমার দায়িত্বে আপনার কাছে কুরআন নাজিল করি, আমার দায়িত্বে আপনাকে কুরআনের সবগুলি শব্দ স্মরণ রাখাইয়া দেব। তারপরে বলে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এই কুরআন এর ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে শিখাইয়া দেব। কোন ভাষায় না দিল কুরআন? নবীর নিজের ভাষা কি ছিল? কুরআনের ভাষাও আরবি, নবীর ভাষাও আরবি। এই নবীর কাছে আল্লাহ যেই কুরআন নাজিল করলেন সেই কুরআনও আল্লাহ বলেন আমি আপনাকে শিখাইয়া দেব। আরবি নবীকে যদি আরবি কুরআন আল্লাহ উস্তাদ হইয়া শিখাইতে হয়, মেডিকেল কলেজ থেকে জাকির নায়েক ডাক্তারি পাস করিয়া কেমন ভাবে কুরআন শিক্ষায় শিক্ষিত হয়? স্বয়ং নবীরও কোরআন শিখার জন্য আল্লাহর মতো উস্তাদ লাগে, কিন্তু ভণ্ড জাকির নায়েক কোরআন শিখার জন্য কোন উস্তাদ লাগে না। ভণ্ড আর কাকে বলে? এই জন্য হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন وانتحال المبطلين وتعبيل الجاهلين। এই কুরআন হাদিসের এলেমকে কিয়ামত পর্যন্ত সর্বযুগে বহন করে চলবে একদল এমবিবিএস ডাক্তার না একদল আলেম। রসুল হাদিসে কি বলেন আর জাকির নায়েকের দর্শকেরা কি বলে? সে বলে এই এই একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় কোরআনের পণ্ডিত। জাকির নায়েক কোরআনের কত বড় পণ্ডিত এই ব্যাপারে আপনাদেরকে একটু ইঙ্গিত দিচ্ছি, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একায়াতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একায়াতে বলেন ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। কুরআনকে আমি উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে কুরআনের বিধিবিধানকে বুঝার জন্য ডাক্তারদের বুঝার জন্য সহজ করে দিয়েছি বলেছেন, না উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি বলেছেন? কুরআনের 500 আয়াতে আছে বিধিবিধান আর প্রায় 6000 আয়াতে আছে উপদেশ। এটা আপনাদের মনে রাখা দরকার, কুরআনের প্রায় 500 আয়াতে আছে কি? বিধিবিধান, আর 6000 আয়াতে আছে উপদেশ। আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন বিধিবিধান বুঝার জন্য কুরআনকে সহজ করে দেই নাই, কুরআনের উপদেশ গ্রহণ করার জন্য আমি কুরআনকে সহজ করে দিয়েছি। এটা হইল আল্লাহর কথা। আর ডাক্তার জাকির নায়েকের কথা হইল যে কুরআনের বিধিবিধান যারা কুরআন কোনো উস্তাদের কাছে পড়িনি তারা বুঝবে না কেন, আল্লাহ নিজেই তো বলেছেন কুরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন। বিধিবিধান সহজ করার কথা বলেছেন না উপদেশের, উপদেশ সহজ করার কথা বলেছেন। সে কুরআনের বিধিবিধান নিয়ে আনাক গলায়, কোরআনের কি নিয়ে আনাক গলায়? বিধিবিধান নিয়ে আনাক গলায়। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন, পরিষ্কার ভাষায় বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে অংশ পড়া তোমার জন্য সহজ হয় সেই অংশ পড়ে নিলেই তোমার নামাজের ফরজ আদায় হয়ে যাবে। ডাক্তার নাকি জাকির নায়েক যাদের দালাল তারা বলে সুরাতুল ফাতিহা না পড়লে মুক্তাদিদের নামাজের ফরজ আদায় হবে না, এরকম পরিষ্কার কোরআন বিরোধী বক্তব্য দিয়া কোরআনের বিধান নিয়ে নাক গলায় আবার কয় কোরআনকে কোরআনের বিধানের জন্য বলে আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, বিধান সংক্রান্ত আয়াতগুলি আল্লাহ সহজ করে দিয়েছেন বলেছেন না উপদেশের আয়াত সহজ করে দিয়েছেন? কোরআনের বিধান বোঝা ডাক্তারের জন্য সম্ভব হবে দূরের কথা, বড় বড় আলেমদের পক্ষেও অনেক সময় কোরআনের বিধান বোঝা সহজ হয় না। এর একটা উদাহরণ দিচ্ছি, শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে দেখায়তে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَإِلَى الرَّسُولِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াতটা হলো সূরায়ে নিসা এর 59 নম্বর আয়াত। সূরায়ে নিসা এর 59 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর হুকুম পালন করো এবং রাসূলের হুকুম পালন করো এবং উলুল আমরের হুকুম পালন করো। একটু পরে বুঝবেন উলুল আমর কারে কয়, এখন শুধু নির্দেশগুলি স্মরণ রাখুন। আল্লাহ বলেন, এক নম্বরে বলেন তোমরা আল্লাহর হুকুম পালন করো, দুই নম্বরে বলেন রাসুলের হুকুম পালন করো, তিন নম্বরে বলেন তোমরা উলুল আমরের হুকুম পালন করো, চার নম্বরে বলেন তারপরও যদি কোরআনের কোনো বিধিবিধান বুঝতে তোমাদের অস্পষ্টতা থাকে, অসুবিধা হয়, তাহলে কিরম মুস্তাহিদ ইমামগণের কাছ থেকে ব্যাখ্যা গ্রহণ কর। যেহেতু কোরআনের বিধান বোঝা সহজ, এই জন্যই যে আয়াত বুঝতে অসুবিধা হয়, যে আয়াতের বিধান বুঝতে অসুবিধা হয়, সেই আয়াতের বিধানের ব্যাপারে তোমরা মুস্তাহিদগণের শরণাপন্ন হও। এই কথা আল্লাহ কেন বলে দিলেন? কোরআনের বিধান বোঝা সহজ না উপদেশ বোঝা সহজ? কোরআনের বিধান বোঝা সহজ নয়। পৃথিবীর বিখ্যাত দার্শনিক, পৃথিবীর বিখ্যাত ওলি এবং পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কোরআন, তিন গুণ একজনের মধ্যে একত্র হওয়া সহজ ব্যাপার নয়। এইরকম একজন লোক ছিলেন পৃথিবীর বিখ্যাত দার্শনিকও, পৃথিবীর বিখ্যাত ওলিও, পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কোরআনও। নাম তার আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি। তার অমর গ্রন্থ তফসিরে কবিরে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে যে বলেছেন আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো, এর মানে হলো কোরআনে যে সমস্ত বিধান পাও সেই বিধানগুলি কোরআন থেকে গ্রহণ করো। এরপরে যে বলেছেন আতিউর রাসূল, এর অর্থ হলো যে সমস্ত বিধান কোরআনে না পাও সেই সমস্ত বিধান রাসূলের হাদিস থেকে সংগ্রহ করো। বুঝে থাকলে এবার বলুন তো, সব বিধান এই কোরআনে পাওয়া যাবে? তাহলে যেগুলি পাওয়া যাবে না সেইগুলি জাকির নায়ক সমাধান দিবে? না, রাসুলের হাদিস থেকে নিতে হবে। রাসুলের হাদিসের শব্দের বানানটাও কি শিখেছে জাকির নায়ক? তারপরে যে আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উলুল আমরি মিনকুম, এর অর্থ হলো ইমাম ফখরুদ্দিন রাজি তফসিরে কবিরে লিখেছেন যে রাসুলের হাদিসের দ্বারাও যদি কোনো সমাধান, কোনো বিধান সংক্রান্ত সমাধান পরিষ্কারভাবে না পাও, উম্মতের ইজমাকে অনুসরণ করো, যেই ব্যাপারে গোটা মুসলমান উম্মত ঐক্যমত পোষণ করবে, এই মতটাই আল্লাহর অনুমোদিত সাব্যস্ত হবে। উলুল আমরের ব্যাখ্যা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন ফা ইন তানাযাতুম, এর অর্থ হলো কোরআন থেকেও একটা বিধান সুস্পষ্টভাবে যদি না পাও, রসুলের হাদিস থেকেও যদি একটা বিধান তোমরা সুস্পষ্টভাবে না পাও, উম্মতের ঐক্যমত থেকেও যদি কোনো বিধানের সমাধান সুস্পষ্টভাবে না পাও, তাহলে মুস্তাহিদ ইমামগণের অনুসরণ করো। এটা ফা ইন তানাযাতুম বলে আল্লাহ মুস্তাহিদ ইমামগণের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। সুতরাং কোরআনে মজহাব মানার কোনো নির্দেশ নাই। কোন সূরার কত নম্বর আয়াতে? 3 বছর আগে লন্ডনে এক লামজহাবি গায়রে মুকাল্লিদ তথাকথিত আহলে হাদিস আমারে জিজ্ঞেস করে, কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ আবু হানিফার অনুসরণ করার কথা বলেছেন, কত নম্বর আয়াতে আল্লাহ শাফির অনুসরণ করার কথা বলেছেন, কত নম্বর আয়াতে আল্লাহ ইমাম মালিকের অনুসরণ করার কথা বলেছেন, কত নম্বর আয়াতে আল্লাহ আহমদ বিন হাম্বলের অনুসরণ করার কথা বলেছেন? আমি বললাম একটা আয়াতেও না। এই সাইজনের অনুসরণের কথা কোন আয়াতই আল্লাহ কইছেন না, অন্য সাইজনের কথা আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে আয়াতেই বলেছেন। বলে অন্য সাইজন কে কে? আমি বললাম একজন হইল মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি, দুই নম্বর হইল ইবনে তাইমিয়া, তিন নম্বর হইল নাসিরউদ্দিন আলবানী, তিন নম্বর হইল নাসিরউদ্দিন আলবানী, এইরকম চারজনের নাম করলাম। কয় না এদের নাম তো কোরআনের কোন আয়াতে নাই। আমি কই তাহলে তোমরা যে কারণে নাসিরউদ্দিন আলবানীর অনুসরণ করো, আমরা সেই কারণে ইমাম আবু হানিফার অনুসরণ করি। সমস্ত বিধান সংক্রান্ত সমাধান কুরআনে পাওয়া না যায়, বিধান সংক্রান্ত যে সমস্ত সমাধান হাদিসে পাওয়া না যায়, বিধান সংক্রান্ত যে সমস্ত সমাধান উম্মতের ইজমার মধ্যে পাওয়া না যায়, সেই সমস্ত সমাধান কার কাছ থেকে নেওয়ার জন্য সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিলেন? তাহলে মুস্তাহিদ ইমামগণের অনুসরণের কথা কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে আছে? এই ভ্রান্ত মতবাদীরে আমি রেফারেন্স কেন শিক্ষা দিব? আমি বললাম যে না, কোনো আয়াতে নাই, ওই বাকি সাইজনের কথা সব আয়াতে আছে। এখন বলে হানাফি মজাবের এক ব্যাখ্যা, শাফি মজাবের আর এক ব্যাখ্যা। হানাফি মজাবের ব্যাখ্যা যদি ব্যাখ্যা মতে আমল করলে যদি সওয়াব হয়, তাহলে নিশ্চয়ই শাফি মজাবের ব্যাখ্যা মতে আমল করলে গুনাহ হবে। কাজী সাইদ মজাবের কোনটা সওয়াবের আর কোনটা গুনার কও? এটা হইল এই জাকির নায়কের মতো দালালদের প্রশ্ন। আগের প্রশ্নের জবাব বাকি রয়েছে, ইনশাল্লাহ বলবো। সহিহ বুখারী শরীফ সহ, তিরমিজি শরীফ সহ আরো আরো বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ আছে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুস্তাহিদগণ ইজতিহাদের মাধ্যমে যে সমস্ত বিষয়ের সমাধান দিবেন, এইগুলি কোরআন থেকে গ্রহণ করা সহজভাবে দূরের কথা, উপায়ই নাই। এইগুলি হাদিস থেকে গ্রহণ করা সহজভাবে দূরের কথা, উপায়ই নাই। এইগুলি ইজমায়ে উম্মত থেকে গ্রহণ করা সহজভাবে দূরের কথা, উপায়ই নাই। একমাত্র মজহাবের ইমামগণের কাছ থেকেই গ্রহণ করার একমাত্র পথ। এটারও একটা উদাহরণ শুনুন। নামাজে মেয়ে লোকের চেহারা খোলা রাখা জায়েজ কিনা, এই প্রশ্নের সমাধান কোরআন হাদিসে পাওয়া যায়। নামাজে মেয়ে লোকের হাতের পাঞ্জা খোলা রাখা জায়েজ কিনা, এর সমাধানও কোরআন হাদিসে পাওয়া যায়। কিন্তু নামাজে মেয়ে লোকের পায়ের পাতা খোলা রাখা জায়েজ কিনা, সেটা না পাওয়া যায় কোরআনও, না পাওয়া যায় হাদিসও। এখন জাকির নায়ক যাদের দালাল তাদের জিজ্ঞেস করি, এইবার সমাধানটা দাও, তোমার তোমাদের জন্য তো উস্তাদের কাছে কোরআন না শিখলেও কোরআন সহজ হইয়া যায়, কি বলেন? পায়ের পাতা মেয়ে লোকের নামাজে পায়ের পাতা খোলা রাখা জায়েজ কিনা, এর সমাধান কোরআনও আছে, এর সমাধান হাদিসে আছে? নাই। মুস্তাহিদ ইমামগণ বলেন, কোরআন হাদিসে যে কারণে মেয়ে লোকের চেহারা খোলা রাখার অনুমোদন পাওয়া গেল, কোরআন হাদিসে যে কারণে মেয়ে লোকের হাতের পাঞ্জা খোলা রাখার অনুমোদন পাওয়া গেল, সেই কারণ পায়ের পাতার মধ্যে বিদ্যমান। সুতরাং মুখমণ্ডল এবং হাতের পাঞ্জা যে দলিলের কারণে খোলা রাখা যায়, সেই দলিলের দ্বারা প্রমাণ হয় পায়ের পাতাও খোলা রাখা যায়। জিজ্ঞাসা করুন গায়রে মুকাল্লিদদেরকে, জিজ্ঞাসা করুন লা মাযহাবীদেরকে, মেয়ে লোকের নামাজে পায়ের পাতা খোলা রাখা যায় কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে আছে, হাদিসের কোন কিতাবের কত ভিস্তায় আছে, না কোরআনের কোন আয়াতে আছে, না নবীর কোন হাদিসে আছে, সমাধান মুস্তাহিদ ইমামগণের ইজতিহাদে আছে। এই জন্য সহিহ বুখারী শরীফ সহ তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসে আল্লাহ রসুল উল্লেখ করেছেন, মুস্তাহিদ ইমামগণ ইজতিহাদের মাধ্যমে যে সমাধান দিবেন, এই সমাধান দিতে গিয়া যদি দুই ইমামের দুই মত হয়, দুই ইমামের কোন মতেই গুনাহ নাই, উভয় মতেই সওয়াব, কোন মতেই গুনাহ নাই, উভয় মতেই। কোন কিতাবের হাদিস? অন্তত একটা কিতাবের নাম স্মরণ রাখুন। এই লা মাযহাবীরা বুখারী মানার খুব দাবি করে, আমরা সহিহ বুখারী মানি। এই সহিহ বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন, কোরআনে যে বিষয়ের যে বিধান সংক্রান্ত বিষয়ের সমাধান পাওয়া যায় না, হাদিসে যে বিধান সংক্রান্ত বিষয়ের সমাধান পাওয়া যায় না, সেই বিষয়ের সমাধান ইমামগণ বের করতে গিয়া যদি দুই ইমামের দুই মত হয়, সহিহ বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন, কোন মতেই গুনাহ নাই, উভয় মতেই সব। সুতরাং কোরআন হাদিসে যে সমস্ত বিধান সংক্রান্ত সমাধান পাওয়া যায় না, সেই সমস্ত বিধানের সমাধান ইজতিহাদের মাধ্যমে বের করতে গিয়ে ইমাম আবু হানিফার যদি একমত হয়, ইমাম শাফির যদি আর একমত হয়, হাদিস বুখারীর হাদিস বুঝে থাকলে এবার আপনারা বলুন, কোন মতে সওয়াব আর কোন মতে গুনাহ? উভয় মতেই সওয়াব। তাহলে বুখারী শরীফের হাদিসের দ্বারা সাব্যস্ত হইয়া গেল, হানাফি মজহাব আমল করলেও সওয়াব, শাফি মজহাব আমল করলেও সওয়াব, মজহাব না মানলেই গুনাহ। হানাফি মজাব আমল করলেও সওয়াব, শাফি মজাব আমল করলেও সওয়াব, মজহাব না মানলেই গুনাহ, মজহাব না মানলেই গুনা। মজহাব না মানলে মেয়ে লোকেরা পায়ের ফাতা খোলা রাখা জায়েজ কিনা তোমার কোন বাবার কাছে সমাধান পাইবা? সুতরাং লা মজহাবি একটা ফেতনা, গায়রে মুকাল্লিদ একটা ফেতনা, আহলে হাদিস একটা ফেতনা, এই সবগুলি ফেতনার মুখপাত্র হল ভণ্ড জাকির নায়েক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন হানাফিও ছিলেন না, সাফিও ছিলেন না, মুসলমান ছিলেন, ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ার কোন মুসলমান নিজেদেরকে হানাফি পরিচয় দিতে পারে না, নিজেদেরকে সাফি পরিচয় দিতে পারে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পরিচয়ে পরিচিত সবগুলি মুসলমানকে সেই পরিচয়ে পরিচিত হতে হবে। আচ্ছা আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সবচেয়ে বড় পরিচয় তিনি মুসলমান, না সবচেয়ে বড় পরিচয় তিনি শ্রেষ্ঠ রসুল? তুই মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয়ে পরিচিত হ, কি বলেন? এই সমস্ত কথা কি বাউতাবাদী নয়? এই সমস্ত কথা কি ভণ্ডামি নয়? ভণ্ডামি। আচ্ছা আমি জিজ্ঞেস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু হানাফিও ছিলেন না, সাফিও ছিলেন না, এই জন্য আমরা হানাফিও হব না, সাফিও হব না? একটু সময়ের জন্য যদি তোমার কথা মেনে নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আহলে হাদিসও ছিলেন না, গায়রে মুকাল্লিদও ছিলেন না, তোমরা আহলে হাদিস আর গায়রে মুকাল্লিদ হইলা কেন? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব, কথা বুঝে আসছে কিনা? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। এবার বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম বুখারীর অনুসারী ছিলেন, ইমাম মুসলিমের অনুসারী ছিলেন? এই লা মজহাবিরা, তোমরা বুখারীর অনুসারী হইলা কেন? তোমরা মুসলিমের অনুসারী হইলা কেন? এই লা মজহাবিরা, তোমরা নাসিরউদ্দিন আলবানীর অনুসারী হইলা কেন? তোমরা ইবনে তাইমিয়ার অনুসারী হইলা কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো নাসিরউদ্দিন আলবানীর অনুসারী ছিলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ইবনে তাইমিয়ার অনুসারী ছিলেন না, তোমরা ওইগুলির অনুসারী হয়েছো যেই কারণে আমরা চার মজহাবের অনুসারী হয়েছি সেই কারণে। এতক্ষণের কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, লা মজহাবি হওয়া একটা ফেতনা কিনা? গায়রে মুকাল্লিদ হওয়া একটা ফেতনা কিনা? আহলে হাদিস হওয়া একটা ফেতনা কিনা? এই ফেতনাকে সারা বিশ্বে টেলিভিশনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার দালালির ভূমিকা পালন করে যাচ্ছে নাকি জাকির নায়েক? তার কাছে গেলে বলে বেদে কি আছে তাও জানতে পারা যায়, ত্রিপিটকে কি আছে তাও জানা যায়, বাইবেলে কি আছে তাও জানা যায়, তওরাতে কি আছে তাও জানা যায়, ইঞ্জিলে কি আছে তাও জানা যায়। বড় চমৎকার পণ্ডিত তো। এবার শুনুন তো আপনারা, বেদ বাইবেল সম্পর্কে আল্লাহর রাসুল কি বলেছেন হাদিস শরীফে, আপনারা শুনুন তো তওরাত সম্পর্কে আল্লাহর রাসুল কি বলেছেন হাদিস শরীফে, আল্লাহর রাসূল ইঞ্জিল সম্পর্কে কি বলেছেন হাদিস শরীফে। একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের লিখিত কিছু উপদেশ নসিহত, জানেন আপনারা তাওরাত কিতাব কোন নবীর কাছে নাযিল হয়েছিল? হযরত মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব নাযিল হয়েছিল। আল্লাহর নাযিল করা কিতাব কিনা? আল্লাহর নাযিল করা কিতাব কিনা? নবীর কাছে নাযিল হয়েছিল কিনা? ওই কিতাবের লেখা কিছু উপদেশ নিয়া হযরত উমর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়া বললেন, ওগো আল্লাহ রাসূল, তাওরাতেও তো ভালো কথা আছে, সুতরাং আমরা তাওরাতের ভালো কথাগুলি ফলো করলে দোষ কি? রাসূল উমরের কথার কোনো জবাব দিলেন না। আবার জিজ্ঞেস করলেন, তাওরাতের ভালো কথাগুলি আমরা গ্রহণ করলে দোষ কি? রাসূল উমরের কথার জবাব না দিয়া বিরক্তি বোধ করলেন। রাসূল কোনো দিনের কোনো ক্ষতি দেখলে বিরক্তি বোধ করতেন, আর রাসুলের বিরক্তি বোধে প্রকাশ পাইত, রাসুলের চেহারা মোবারক লাল হইয়া যাইত। উমরের দুই নম্বর প্রশ্নে রাসুলের চেহারা লাল হইয়া গেল, কিন্তু কোনো জবাব দিলেন না। তৃতীয়বার যখন জিজ্ঞেস করলেন, অগো আল্লাহর রাসুল, তাওরাত কিতাবের ভালো কথাগুলি আমরা গ্রহণ করলে দোষ কি? আল্লাহর রাসুল জবাব দিয়ে বলেন, হ্যাঁ উমর, এই তাওরাত যে মূসা নবীর কাছে নাযিল হয়েছিল, তিনি স্বয়ং যদি বর্তমানে দুনিয়াতে থাকতেন, তার জন্য তাওরাত বর্জন করে কোরআনকে ফলো করা ফরজ হইত। তাহলে তাওরাত কিতাবের বিধিবিধান বলবৎ না রহিত? ইঞ্জিল কিতাবের বিধিবিধান বলবৎ না রহিত? জাবুর কিতাবের বিধিবিধান বলবৎ না রহিত? আর কোথায় বেদ, আর কোথায় ত্রিপিটক? বেদ কোন নবীর কাছে নাজিল হয়েছিল? নামন গড়া ত্রিপিটক কোন নবীর কাছে নাজিল হয়েছিল? নামন গড়া মন গড়া গুলি শিখার জন্য আমরা ভণ্ড ডাক্তারের কাছে যাব, দূরের কথা। তাওরাত শিখার জন্য কারো কাছে যাওয়া রসুলের নিষেধ, ইঞ্জিল শিখার জন্য কারো কাছে যাওয়া রসুলের নিষেধ। কেন? আপনাদের বাসায় রহিত, আমার বাসায় ফুরান গুদামের বস্তা ফসা মাল। ফুরান গুদামের কথাটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি, শুনুন। আপনি ফার্মেসির থেকে একটা ঔষধ কিনলেন, ঔষধের প্যাকেটের গায়ে লেখা আছে 2009 সালের জানুয়ারি থেকে 2011 সালের জানুয়ারি পর্যন্ত বলবৎ, 2011 সালের জানুয়ারি পর থেকে ক্যান্সেল। এই ঔষধটা 2011 সালের ডিসেম্বরে ব্যবহার করলে কেমন হয়? কেন হয় না? মেয়াদ শেষ, মেয়াদ শেষ। বুঝে থাকলে বলুন, তাওরাতের মেয়াদ বাকি না মেয়াদ শেষ? ইঞ্জিলের মেয়াদ বাকি না মেয়াদ শেষ? জাবুরের মেয়াদ বাকি না মেয়াদ শেষ? বাইবেলের মেয়াদ বাকি না মেয়াদ শেষ? ডাক্তার নাকি জাকির নায়কের গেলে কাছে গেলে সবগুলি ওই শিক্ষা করা যায়? এই সবগুলি তো ফুরান গুদামের বস্তা ফসা মাল। আর মুসলমানের কাছে যেই কোরআন, এটা হলো কিয়ামত পর্যন্ত ফ্রেশ মাল। ওই সমস্ত মুসলমানের মাথার মস্তক কি হইল, ফ্রেশ মাল নিতে চায় না, মাদ্রাসার আলেমগণের কাছে ফুরান গুদামের বস্তা ফসা মাল নেওয়ার জন্য টেলিভিশনে যায় ডাক্তার জাকির নায়কের কাছে। সব রকমের ফেতনা সম্পর্কে সমাজকে সচেতন করা, হুঁশিয়ার করা হক্কানি উলামায়ে কেরামের দায়িত্ব। আমার এক পত্রিকার সাংবাদিক প্রশ্ন করে, কয় হুজুর, ডাক্তার জাকির নায়কের অনুষ্ঠানে তো বিভিন্ন ধর্মের অনুসারী নারী পুরুষের সমাগম হয়, এখানে কোনো মাল না থাকলে এত মানুষ যায়? আমি বললাম, অবশ্যই না। যেখানে মুসলমান নারী পুরুষও যায়, যেখানে হিন্দু নারী পুরুষও যায়, যেখানে বৌদ্ধ নারী পুরুষও যায়, যেখানে ইহুদি নারী পুরুষও যায়, যেখানে খ্রিস্টান নারী পুরুষও যায়, এখানে নিশ্চয়ই কোনো না কোনো মজার মাল আছে। হে তো মনে করলো, তার দাবি আমি মেনেই নিলাম। এখন জিজ্ঞেস করে, তাইলে আপনার ধারণা মতে সেই মালটা কি? আমি বললাম, আমার ধারণা মতে যেই যেই লোকের অনুষ্ঠানে সব ধর্মের নারী পুরুষ একত্র হয়, অন্যান্য ধর্মের নারী পুরুষ তো দূরের কথা, সমস্ত মুসলমান নারী পুরুষরাও তো পর্দা পালন করে না। সুতরাং জাকির নায়কের অনুষ্ঠানে যেখানে সব ধর্মের নারী পুরুষ একত্র হয়, পর্দা রক্ষা করে না পর্দা লঙ্ঘন করে? পর্দা লঙ্ঘন করলে যেই মজাটা পাওয়া যায়, এই জিনিসটার জন্য তুই তারা তার কাছে যায়। পর্দা লঙ্ঘনের কোনো মজা নাই? এইটাই তো জিনিসটা, বহু মজার জিনিস, বহু মজার জিনিস, এইটার জন্য তো তার কাছে যায়। বুঝে থাকলে বলুন, জাকির নায়ক ফিতনা সম্পর্কে আপনাদের সতর্ক হওয়া দরকার কিনা? আরেকটা ফিতনা আছে, সেটা কি বলে, এতক্ষণ পর্যন্ত যে বললেন মাদ্রাসা কোরআন শিক্ষা প্রতিষ্ঠান, কোরআন শিক্ষায় শিক্ষিত হইয়া কি কেউ কোন রকমের অন্যায় কাজ করে না? তাহলে কোরআন শিক্ষা প্রতিষ্ঠানটা এটা এত বড় বালা প্রতিষ্ঠান হইল কিভাবে? জবাব ইঙ্গিতে হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, কোরআন শিখার জন্যই মাদ্রাসায় যাও বলেননি, শিখার সাথে সাথে আমল করার জন্য মাদ্রাসায় যাও বলেছেন। জবাব হইয়া গেছে না? কাজেই কোরআন শিক্ষাদানকারী উস্তাদ যদি নেক আমলওয়ালা হন, তার ছাত্র বদ আমলওয়ালা হতে পারে না। আপনারা যদি এমন মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে পড়তে পাঠান, যেই মাদ্রাসার শিক্ষকেই দাড়ি মুন্ডায়, তাইলে কাকের বাসায় কুকিল ছানা হবে না কাকের ছানাই হবে? তুমি কাকের বাসায় ছানা আনতে গেছো, ওইটা কুকিল ছানা পাবে না তো? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফুল লোহা, দাড়ি লম্বা করো, আফুল লোহা, দাড়ি লম্বা করো। সাহাবায়ে কেরাম রাসূলের এই হাদিস আমল করেছেন, মুষ্টিবদ্ধ ভাবে দাড়িকে ধরার পর মুষ্টির বাইরের অংশ কাটছেন, ভিতরে নয়। লম্বা বলতে রাসূল কি বুঝাইছেন, 1500 বছর পরে আমরা ভালো বুঝলাম না যাদেরকে সরাসরি বলেছিলেন তারা ভালো বুঝেছিলেন? তাহলে পরিষ্কার হয়ে গেল কি, দাড়ির লম্বার পরিমাণ কত? এক মুষ্টি। মাদ্রাসায় লেখাপড়া করে যদি দাড়ি মুন্ডন করে অথবা এক মুষ্টির ভিতরে দাড়ি কাটে সাথে, তাহলে শিক্ষা দীক্ষা হইল না দীক্ষা ছাড়া শিক্ষা হইল? এই দীক্ষা ছাড়া শিক্ষা কেন হয়? একমাত্র দীক্ষা গ্রহণকারী উস্তাদের অভাবে হয়। শিক্ষা ছাড়া দীক্ষা ছাড়া শিক্ষা মাদ্রাসায় কোন সময় হবে? যখন দীক্ষা গ্রহণ, দীক্ষা ছাড়া শিক্ষা গ্রহণকারী উস্তাদ হবে তখন তার ছাত্র ইসলামের শিক্ষা পাবে, দীক্ষা পাবে না। আমি আপনাদের জিজ্ঞাসা করি, স্কুল কলেজ বার্সিটির কোন মুসলমান ছাত্র যদি দাড়ি মুন্ডন করে আফুল লোহা হাদিস পরে পরে করে না না পরে করে, তাইলে তাদের দাড়ি মুন্ডানি বড় অপরাধ না যে মাদ্রাসার ছাত্র হাদিস ফইরা ফইরা দাড়ি কামায়, হের কামানি বড় অপরাধ হাদিস? তাইলে কলেজ বার্সিটির ছাত্র দাড়ি কামাইলে অপরাধ ঠিক, এত জঘন্যতম অপরাধ নয়, মাদ্রাসার ছাত্র দাড়ি কামাইলে যত জঘন্যতম অপরাধ। দারুল উলুম দেওবন্দের আরেকজন নবীন কৃতি সন্তান হযরত আল্লামা ইয়াসির নদীম বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন, সেটার নাম হলো গ্লোবালাইজেশন অর ইসলাম। এই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন, যেই বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষদের চেহারাকে আমি দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে আমি পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই। দাড়ি মুক্ত চেহারা পুরুষের, সমস্ত পুরুষের চেহারা দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চায় কে? সমস্ত নারীদের চেহারা পর্দা মুক্ত অবস্থায় দেখতে চায় কে? বুশ। জাকির নায়েকেও কয়, মেয়ে লোকের চেহারায় কোনো ইসলামে কোনো পর্দা নাই। বুশেও মেয়ে লোকের চেহারা রে পর্দা মুক্ত অবস্থায় দেখতে চায়, জাকির নায়কেও চায়। এখন বলেন এলাকার দালাল একটু বেশ কম আছে, একটু বেশ কম আছে। অন্যান্য যে সমস্ত অসৎ লোক নারীদের চেহারাকে পর্দা মুক্ত অবস্থায় দেখতে চায়, তারা সমান অধিকারের স্লোগান দিয়া নারীদেরকে হাটে ঘাটে বাজারে শহরে বন্দরে নিয়ে যাইতে চায়। এরা নারীদের মুখ দেখতে চায় কোথায়? হাটে ঘাটে দেখতে চায়। জাকির নায়েক এরা হাটে ঘাটে নয়, তারা বলে যে পুরুষের নামাজে আর মেয়ে লোকের নামাজে কোনো বেশ কম নাই, পুরুষ যেমন মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়তে হবে, মেয়ে লোকেরাও মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়তে হবে, তবে চেহারা দেখা যাবে না। দুই কথার ফলাফল কি? ওরা ফতেঘাটে মেয়ে লোকের মুখ দেখতে চায়, আর জাকির নায়েকের দল মসজিদের ভিতরে নারীদের চেহারা দেখতে চায়। নাকি কথা বুঝতে অসুবিধা হয়? সমান অধিকারের স্লোগান দিয়া যারা নারীদেরকে ফতেঘাটে বাইর করে, এরা মেয়েদের মুখ দেখতে চায় কোথায়? পুরুষের নমাজে আর মেয়ে লোকের নমাজে সমান সমান কইয়া যারা মেয়ে লোকরা দেখে মুখ দেখা যাবে না, এরা মেয়ে লোকের মুখ কোথায় দেখতে চায়? এবার বলেন ফতেঘাটে মেয়ে লোকের মুখ দেখা বড় অপরাধ না মসজিদের ভিতরে আল্লাহর পবিত্র ঘরের ভিতরে মেয়ে লোকের মুখ দেখা বড় অপরাধ? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন, নারীদের উত্তম মসজিদ তাদের ঘরের কোণা। নারীদের উত্তম মসজিদ তাহলে জাকির নায়েকের মতবাদ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতবাদ একই মতবাদ? জাকির নায়েকদের মতবাদ হলো মেয়ে লোকেরা মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতবাদ হলো মেয়ে লোকেরা ঘরের কোনায় একা একা নামাজ পড়তে হবে। একই মতবাদ না, সম্পূর্ণ উল্টা পাল্টা, উল্টা পাল্টা মতবাদ। তাই বলছিলাম সারা দুনিয়ার সমস্ত পুরুষদের চেহারাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে পছন্দ করে কে? সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে পর্দা মুক্ত অবস্থায় দেখতে চায় কে? সাথে সাথে জাকির নায়েকের দল, সাথে সাথে জাকির নায়েকের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হে মেয়ে লোকেরা, তোমরা তোমাদের শরীরের সুন্দর ঢেকে রাখো, শরীরের সুন্দর ঢেকে রাখো। বলুন তো, মেয়ে লোকের মাথার চুল বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? হাত বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? পাও বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? বুরকা দিয়া পায়ের পাতা পর্যন্ত ডাকলো কম সুন্দর ডাকলো, আর চেহারা খুললা দিয়া বেশি সুন্দর দেখাইয়া দিল, কত বড় কাণ্ড জ্ঞানের কারবার করল। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলহি এই এই এই বুকাদের বুকামির উদাহরণ দিয়া বলেন, তুমি যদি একটা মেয়ে লোকের বিয়া করার প্রস্তাব দাও আর কথা যদি এই রকম হয় যে কন্যা দেখার পরে পছন্দ হইলে বিয়ে হবে না হয় হবে না, এমত অবস্থায় তুমি যদি কন্যা দেখতে যাও আর কন্যা যদি তোমাকে বলে যে মাথার চুল দেখো, মাথা দেখো, হাত দেখো, পাও দেখো, মুখ দেখাবো না, বিয়া করবা কিনা বলো? কেন করবা না? কম সুন্দরটা দেখাইতে চায়, বেশি সুন্দর দেখাইতে চায় না, বিয়া করবো না। তাহলে পরিষ্কার হইয়া গেল, মাথার চুল যে কারণে ডাকতে হবে, মাথা যে কারণে ডাকতে হবে, হাত যে কারণে ডাকতে হবে, পা যে কারণে ডাকতে হবে, সেই কারণে সকলের আগে চেহারা ডাকতে হবে। এটা কোরআনের বিধান, এটা নবীর তরিকা। জাকির নায়েকের দল লা মাযহাবি গায়রে মুকাল্লিদরা এর সম্পূর্ণ বিপরীত। এইরকম বিপরীতমুখী কোরআন হাদিস, অনেকে কোরআন হাদিস পড়াও এমন বিপরীতমুখী হইয়া যায় কেন? শিক্ষা আছে দীক্ষা নাই, শিক্ষা আছে দীক্ষা নাই। আগেই বলেছি, কলেজের ছাত্রর দাড়ি কামানি আর মাদ্রাসার ছাত্রর দাড়ি কামানি সমান অপরাধ। কলেজের ছাত্র দাড়ি কামায় হাদিস পরে পরে নয়, হাদিস লম্বা কর, দাড়ি লম্বা করার হাদিস পরে পরে নয়, পরিবেশগত কারণে। স্কুলে ভর্তি গিয়া দেখে অন্যরা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। কলেজে ভর্তি গিয়া দেখে অন্যরা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। ভার্সিটিতে ভর্তি গিয়া দেখে অন্যরা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। ডব্লিউ বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? এদের ব্যাপারে আশা করা যায়, কি আশা করা যায়? যারা পরিবেশগত কারণে দাড়ি রাখল না, বুশের বক্তৃতার কারণে নয়, এদের ব্যাপারে আশা করা যায়। এরা যদি একটা কথা বুঝতে পারে, কি কথা? যে আমার চেহারাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে পছন্দ করে বুশ, আর দাড়ি অবস্থায় দেখতে পছন্দ করেন আমার নবী। এই কথাটা যেদিন বুঝতে পারবে, আফুল লুহা বলে আল্লাহ রসুল, দাড়ি লম্বা করো বলে আল্লাহ রসুল, কি বুঝাইলেন? যে আমাদেরকে, আমাদের চেহারাকে আল্লাহ রসুল দাড়ি মুক্ত অবস্থায় দেখতে পছন্দ করেন না লম্বা দাড়ি অবস্থায় দেখতে পছন্দ করেন? আমার স্কুল কলেজ ভার্সিটির মুসলমান ছাত্র ভাইয়েরা যখন যেদিন বুঝতে পারবে যে দাড়ি মুক্ত চেহারা দেখতে বুশে পছন্দ করে আর লম্বা দাড়ি অবস্থায় দেখতে আমার নবী পছন্দ করেন, ওই কথা যেদিন বুঝতে পারবে, আমার বিশ্বাস সেদিন তারা এখনো দাড়ি কামায় বুশের অনুসরণে নয়, পরিবেশগত কারণে। বিষয়টা যেদিন বুঝতে পারবে সেদিন তারা নবীর পছন্দসই চেহারা সাজাতে বাধ্য হবে। যারা মাদ্রাসায় পড়াও দাড়ি মুন্ডায়, যারা মাদ্রাসায় পড়াও ইসলামী লিবাস পোশাক পরে না, মাদ্রাসায় পরে ইসলামী লিবাস পোশাক নাই, পায়ের গিরার নিচ পর্যন্ত লম্বা টাইট ফিট প্যান্ট, পায়ের গিরার নিচ পর্যন্ত লম্বা টাইট ফিট প্যান্ট কোন মাদ্রাসার ছাত্র পরে কিনা? এইটা হইল ইসলামী লিবাস। ইসলামী লিবাস না অশ্লীল লিবাস, এটাও তো একটা কাণ্ড জ্ঞানের ব্যাপার। আমি জিজ্ঞেস করি, ফুল প্যান্ট যদি শরীরের সাথে টাইট ফিটিং থাকে তাহলে যে অঙ্গ ডাকার জন্য পোশাক পরতে হয় সেই অঙ্গ ফুটতে উঠে কিনা? এর চেয়ে খুলিয়া বলা তো সুযোগ নাই না? সুযোগ আছে। ফুল প্যান্ট যদি টাইট ফিটিং হয় তাহলে যেই অংশটা ডাকার জন্য পরা হয় সেই অংশটা বাইসা উঠে। তোমার যদি হায়া লজ্জা থাকে তাহলে এই দেশ ইন্ডিয়া মায়ের সামনে যাও কোন লাজে, বইনের সামনে যাও কোন লাজে, বাপের সামনে যাও কোন লাজে, ভাইয়ের সামনে যাও কোন লাজে, উস্তাদের সামনে যাও কোন লাজে, ছাত্রের সামনে যাও কোন লাজে। একটার বলে এই টাইট ফিট প্যান্টের বুতাম গেছে গা সিরিয়া, খবর নাই এইটা হিন্দেই গেছে ইন্টারভিউ দিত, অফিসারে দেখে কয় হোয়াট ইজ দিস, কয় ইট ইজ নিউ ফ্যাশন স্যার। এই নিউ ফ্যাশনও যদি গ্রহণ করে মাদ্রাসার ছাত্র, কি ফাইল কি না, আসবার জন্য তো নয় বুঝাবার জন্য বলছি, কি পাইল কি না, শিক্ষা ভাইল দীক্ষা না, শিক্ষা ভাইল দীক্ষা না। কাজেই শুধু কোরআন শিক্ষা প্রতিষ্ঠান বললেই হবে না, আল্লাহ কোরআন শিখার জন্য বের হয়ে যাও বলেননি, শিখার সাথে সাথে দীক্ষা গ্রহণ করার জন্য বের হয়ে যাও বলেছে। কোরআনের দীক্ষা কোন উস্তাদের কাছে পাওয়া যায়, এবার শুনুন সেই কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআনের শিক্ষা সব মাদ্রাসায় পাওয়া যায়, সব মাদ্রাসায় কোরআন শিক্ষা মতে দীক্ষা পাওয়া যায় না, শিক্ষা সব মাদ্রাসায় পাওয়া যায়, দীক্ষা সব মাদ্রাসায়, দীক্ষা কোরআনের দীক্ষা শুধু ওই সমস্ত মাদ্রাসায় পাওয়া যায় যে সমস্ত মাদ্রাসার উস্তাদগণ সাদেকিনের অন্তর্ভুক্ত। সাদেকিন একটু পরে ইনশাল্লাহ বুঝবেন, আগে আয়াতটা শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে, আল্লাহকে ভয় করার মতো শিক্ষা একমাত্র মাদ্রাসা ছাড়া দুনিয়ার আর কোথাও নাই, দুনিয়ার আর কোথাও নাই। আপনারা যদি আমাকে মনোভূত না হইলে কথা মাফ করবেন, অগ্রিম বলেন, তাহলে মাদ্রাসা ছাড়া যে আল্লাহকে ভয় করার মতো শিক্ষা দুনিয়ার আর কোথাও নাই, এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি পেশ করব। পছন্দ না হইলে মাফ করবেন তো, আমার উদাহরণটা পছন্দ না হইলে মাফ করবেন তো। এর আগে আমি পরিষ্কার বলে দিতে চাই, আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, আমি আমার কথা বলছি, আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না। দেশে বিদেশে অনেকেই অনেক সময় আমাকে জিজ্ঞেস করে, কয় হুজুর আপনি কোন দল করেন, আমি বলি আমি কোন দল করি না, সে বলল কি আর আমি জবাব দিলাম কি, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই প্রশ্নের এই জব কেন দিলাম। এবার শুনুন, বাংলাদেশে যারা যারা রাজনৈতিক দল করে এদের প্রধান দল দুইটা, প্রধান দল একবার এই দল যায় গদিতে আর একবার সেই দল যায় গদিতে, একবার এই দল যায় গদিতে একবার এই দল যায় গদিতে, অন্য কোন দলের গদিতে যাওয়ার পথ আর নাই বললেও চলে, তারপরও যদি আর কেউ গদির গন্ধ হয়তো চায় তাহলে দুই দলের কোনো এক দলের লেজ ধরন লাগে, এই নিয়ে অবস্থাটা, ঠিক আছে তো। এবার শোনো, এই দল গদিতে গিয়া কয় সেই দলে দেশ লুটিয়া খাইছে, সেই দলে গদিতে গিয়া কয় এই দলে দেশ লুটিয়া খাইছে, কয় দিন। আমি যদি দুনো দলের কথা বিশ্বাস করি তাইলে ফলাফল কি দাঁড়ায় আপনাদের বলতে হবে, আমি যদি দুনো দলের কথা বিশ্বাস করি তাহলে ফলাফল কি দাঁড়ায়, হ্যাঁ বলো, লুটিয়া কোন মাদ্রাসা তৈরিয়া এই জাতিকরণ লাগলো, সেই দলের কথা মতো এই দল গদিতে গিয়া দেশ লুটিয়া খাইছে, এই দলের কথা মতো সেই দল গদিতে গিয়া দেশ লুটিয়া খাইছে, এই সমস্ত দেশ লুটিয়া খাওয়ার দল কোন মাদ্রাসায় হইয়া গেছে, তাহলে দেশ লুটিয়া খানেওয়ালা কোন মাদ্রাসা তৈরি করে না, তোমরাই তৈয়ার করো। মাদ্রাসা শিক্ষা দেশ নৃত্য খানেওয়ালা তৈরি করে না, মাদ্রাসা শিক্ষা দেশ নৃত্য খানেওয়ালা তৈয়ার করে না। মাদ্রাসা শিক্ষার দ্বারা, মাদ্রাসা শিক্ষার পরর যারা পায় তারা সালেহীনের অন্তর্ভুক্ত হইয়া যায়। সালেহীনের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি দরকার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। আল্লাহরে ভয় করলে গদিত গেলে দেশ লুটি খাইব, খাইব খাইতো না? কাজে আল্লাহর ভয় এদের অন্তরে নাই, এই জন্য লঙ্কা গিয়াই রাক্ষস হয়, লঙ্কা গিয়াই রাক্ষস হয়। আমার কথায় না তাদের নিজের আর কথায়, আমার কথা, আমি তো পলিটিক্যাল ভাটি করি না। 3 বছর আগে লন্ডনে এক ব্যক্তি আমারে জিজ্ঞেস করে, কয় আপনি পলিটিক্সের ডেফিনেশন জানেন? আমি কই বেটা পলিটিক্যাল ভাটি করি না, ডেফিনেশন সামু কই, জানারা হ্যান কাজে লাগবে, কয় জানারা হ্যান কাজে লাগবে, ঠিক আছে বলো। কয় টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ, আল্লাহর ভয় কুরআন শিক্ষা ছাড়াও অর্জন হবে না, আর ধিক্কা ছাড়া উস্তাদের কাছে কুরআন শিখলেও হবে না। কুরআন শিক্ষায় শিক্ষিত, কুরআনের দীক্ষায় দীক্ষিত উস্তাদের কাছে যদি তোমার ছাত্রকে লেখাপড়া করতে দাও, শিক্ষার সাথে সাথে দীক্ষা পাবে। এদের নাম ওই সাদিকিন, আল্লাহওয়ালাদের সংস্রব ছাড়া, আল্লাহওয়ালাদের সংস্রব ছাড়া, নেককার বান্দাদের সংস্রব ছাড়া, বুজুর্গানে দিনের সোহবত ছাড়া, শুধু কুরআন শিখলেই আল্লাহওয়ালা হতে পারে না। আল্লাহওয়ালাদের সোহবতের দ্বারা মানুষের অন্তর পরিষ্কার হয়, অন্তরের সকল প্রকার গুনার ময়লা সাফ হয়। এটাকেই আমাদের দেশীয় পরিভাষায় পীর মুরিদি বলা হয়। এই এলেমটাকে আমাদের দেশীয় পরিভাষায় এলমে মারিফত বলা হয়। কোথায় পাওয়া যায়? যে কোরআনের শিক্ষাও হয়েছে না, দীক্ষাও হয়েছে না, এমন বন্ডভীরের কাছে পাওয়া যায়। বাংলাদেশে যত বড় বন্ডভীর আছে, সবগুলি বন্ডভীর জাকির নায়কের মতো বন্ড কোরআন শিক্ষা গ্রহণ করেনি। বন্ডভীদের কোরআন শিক্ষার কোন সনদ নাই, কোরআন শিক্ষার কোন সনদ নাই, বুঝে থাকলে বলুন। আত্মা পবিত্র হয় কোরআনের শিক্ষার সাথে দীক্ষা পাওয়া যায়, বন্ডভীরের কাছে গেলে না, অসৎ আলেমের কাছে গেলে না, নেককার আলেমের কাছে গেলে। নেককার আলেম কিসের দ্বারা তৈরি হয়? শুধু কোরআনের শিক্ষার দ্বারা নয়, যারা কোরআন শিক্ষার সাথে সাথে দীক্ষা গ্রহণ করেছেন, এই সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন, এই সমস্ত সালেহীন, এই সমস্ত সাদিকিনের সোহবত ছাড়া কোরআনের শিক্ষার সাথে সাথে দীক্ষা হাসিল হবে না। এই জন্য আমাদের দেশের মাদ্রাসাগুলির লেখাপড়া, আনুষ্ঠানিক লেখাপড়া শেষ করার পরেও যদি কোনো ছাত্র মনে করে এখনো তো আমার মধ্যে কুপ্রবৃত্তি রয়ে গেছে, এখনো তো আমি গুনায় লিপ্ত হইয়া যাই, তাহলে তার আত্মা পবিত্র করার জন্য কামিল পীরদের সংস্রবে যাওয়া ছাড়া গতি নাই। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পীরের কাছে মুড়ি দেওয়া কি ফরজ? আমাদের দেশে এমন ভ্রান্ত মতবাদী মুসলমানের অভাব নাই, যারা পীর মুরিদিকে, একদলে পীর মুরিদিকে বিদাত বলে আর একদলে পীর মুরিদির নামে বন্ডামি করে, দুনো দল ভ্রান্ত। পীর মুরিদির নামে যারা বন্ডামি করে তারাও ভ্রান্ত, আর পীর মুরিদিকে যারা বেদাত বলে তারাও ভ্রান্ত। যারা পীর মুরিদিকে বেদাত বলে, এমন এক ভ্রান্ত মতবাদী থানভী রহমতুল্লাহকে জিজ্ঞাসা করে, কয় পীরের কাছে মুরিদ হওয়া কি ফরজ? থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুরিদ হওয়া ফরজ নয়, আত্মা পবিত্রকরণ ফরজ। আপনারা বলুন, সমস্ত মুসলমানের জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ না প্রয়োজনীয় দিন ইলম শিক্ষা করা ফরজ? তাহলে মাদ্রাসা কেন? এই প্রশ্নের যেই জবাব, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ নয়, আত্মা পবিত্রকরণ ফরজ, তাহলে মুরিদ কেন? ওই প্রশ্নের সেই জবাব, মাদ্রাসা চালু না থাকলে প্রয়োজনীয় দিনী এলেম শিক্ষা করার ফরজ আদায় করার পথ বাকি থাকবে না। ঠিক তেমনি ভাবে কামিল পীরগণের কাছে মুরিদ হওয়ার ব্যবস্থা না থাকলে জনসাধারণ মুসলমানের আত্মাকে পাক গুণাত থেকে পাক পবিত্র করার কোন উপায় বাকি থাকবে না। এই উভয় কাজ চালু হইলে দেশে সুনাগরিক তৈরি হবে, এই উভয় কাজ চালু হইলে আমরা সত্যিকারের মানুষের মতো মানুষ হতে পারবো। এই সবগুলির চালু রেখেছেন একমাত্র হক্কানি উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম দুনিয়াতে আমাদের জন্য সবচেয়ে বড় দরদী কিনা, আখেরাতেও সবচেয়ে বড় দরদী। দুই মিনিটে এই কথাটা বলে কথা শেষ করে দিচ্ছি, শুনুন। হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠ থেকে যেই রাস্তা বেয়ে আলেমগঞ্জ জান্নাতে যাবেন, শুধু শিক্ষা গ্রহণকারী আলেমগঞ্জ না, সাথে সাথে দীক্ষা গ্রহণকারী আলেমগঞ্জ যখন জান্নাতে যাবেন, একদল গুনাগার মুসলমান তাদের রাস্তার পাশে দাঁড়িয়ে বলবে নিজেদের এক পরিচয়, এক একজন গুনাগার মুসলমান এক একজন আলেমকে নিজের পরিচয় দিয়া বলবে, আমাকে চিনতে পারছেন, আমি অমুক আপনার বাড়ির কাছে অথবা অমুকখানে আমার বাড়ি ছিল, আপনার সাথে আমার এতটুকু সম্পর্ক ছিল যে একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম, কেউ বলবে আপনার সাথে আমার এতটুকু সম্পর্ক ছিল আপনাকে একদিন উজুর ফানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আমাদের গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিয়েছে। রাসুলের কথা বিশ্বাস হয় আপনাদের? এবার শুনুন রাসুল কি বলেন, যখন গুনাগার মুসলমানেরা বলবে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিয়েছেন, আল্লাহর রাসুল বলেন আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া গুনাগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে যাবেন। এরা জনদরদি না, সাফাবাদের দল হইল জনদরদি। নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়া গুনাগার মুসলমানের ফিকিরে দাঁড়িয়ে যাবেন আলেমগণ হাসরের মাঠে, আল্লাহর রাসুল বলেছেন। আলেমগঞ্জ দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ ওই লোকটা ঠিকই কইছে, আমাকে এক গ্লাস পানি পান করাইছিল, আমার সাথে তার সুসম্পর্ক থাকার কারণে। ওই লোকটা ঠিকই বলছে, আমাকে এক বদ্দা উজুর পানি দিয়েছিল, আমার সাথে সুসম্পর্ক থাকার কারণে। ওই লোকটা ঠিকই বলছে, আমার মাদ্রাসায় এক মন রড দিয়েছিল, আলেমদের সাথে সুসম্পর্ক থাকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, এদের গুনার কারণে আমি এদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিয়েছিলাম। আলেমগণ তোমরা যেহেতু সাক্ষী দিলা, তোমাদের সাথে তাদের কিছু না কিছু সুসম্পর্ক ছিল, কাজেই তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। এরা জনদরদি না, সাফাবাদের দল জনদরদি না, আলেমগঞ্জ জনদরদি। আলেমগণের চেয়ে বড় জনদরদি দুনিয়াতেও আর কাউকে পাবেন না, আলেমগণের চেয়ে বড় জনদরদি আখেরাতেও আর কাউকে পাবেন না। উপকৃত হতে হলে শত্রুতানি পোষণ করলে হবে না, মহব্বতের সম্পর্ক রাখতে হবে। আলেমগণ কেন কোরআন হাদিসের কথা বলেন, এই জন্য যারা অন্তরে অন্তরে আলেমদেরকে ঘৃণা করবে, ভালো রকম মনে রাখুন, মরণের সময় ঈমান নসিব হবে না। আলেমগণই আমাদেরকে কোরআন হাদিস এর কথা শুনাইয়া জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা করেন, এই জন্য অন্তর দিয়া যারা আলেমদেরকে মহব্বত করবে, মরণের সময় ঈমান নিয়া মরবে, হাসরের মাঠে আলেমদের পাশে দাঁড়াবে, জান্নাতে যাওয়ার সময় আলেমদের সাথে জান্নাতে যাবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সমস্ত সত্যিকারের জনদরদির সংস্রবে থেকে আমাদের দিন আমাদের ইমান আমাদের আমল সংশোধন করে দুনিয়া আখেরাতের জীবনকে সফল করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আখিরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অবশ্যই দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়া আপনারা দোয়ার জন্য অপেক্ষায় থাকেন।